أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں, اللہ رب العزت نے اس امت کو خیر امت بنا کر اس کی دنیا اور آخرت دونوں جگہوں میں کامیاب ہونے کے لیے اور چمکنے اور پنپنے کے لیے اور سرسبز و شاداب ہونے کے لیے بطور خاص اس امت کو اپنے دین کی محنت عطا فرمائی. جب تک یہ امت دین کی محنت اور ایمان کی محنت کو اپنا مقصد حیات بنا کر کے کرتی رہی, اس وقت تک یہ امت بھلے جھونپڑوں میں رہی ہو یا کچے مکانوں میں رہی ہو, لیکن اللہ نے اس کو جھونپڑوں کے اندر چمکایا ہے. اور جب سے اس محنت کو مقصد حیات بنا کر کرنا اس امت نے چھوڑ دیا ہے, تو آج محلوں کے اندر رہ کر کے بھی یہ امت ذلیل و رسوا ہے. نحمدہ و نصلی علی رسول کریم, اما بعد. محترم دوست ہو, قرآن پاکر جی آیات تلاوت کرنے وقت ہلو جی ایماندار میں اور پروش ہو جدی سے نیک عمل کرے تو اللہ تعالیٰ تاکہ دنیا سے پوتر زندگی دان کربین اور مرتر پر اللہ تعالیٰ جا سے عمل کرتے ایر جتوپت بدلا دے دیبین. ارپر بولتے ہیں جو اللہ تعالیٰ یہ امت کے قرآن پاکر مدد خیر امت نامکرن کرے دنیا اور آخرت امت کے چمکائبار جنو عزت والا بنائبار جنو اونچا کربار جنو داؤر مت محنت اللہ تعالیٰ یہ امت کے دیتے. جتکھن پرجنت یہ امت دین اور ایمانے یہ محنت کے زندگیر ادیہ بنائے کرتے چل تو جھوپڑ مدد کٹر مدد کڑے گھر مدد تھکا ابستاؤ پورا دنیا مدد تا سب چیز بڑ عزت والا سمانت سفلتا لابھ کرتے چل کئی دن یہ امت دین اور ایمانے یہ محنت کے زندگیر ادیہ بنائے کرا چڑے دیتے সেই দিন থেকে মোহতারাম দোস্তার বুজুর্গ বড় বড় প্রাসাদের মধ্যে থাকা সত্ত্বেও এই উম্মত দুনিয়াতে জলিল হওয়া শুরু হয়েছে. ইসলিয়ে কি এস উম্মত কো আল্লাহ রব্বুল ইজ্জত সে ইসি মকসদ কে লিয়ে মাঙ্গা গয়া হে. ইয়ে উম্মত মাঙ্গি হুই উম্মত হে কি পুরি রুয়ে জমিন কে উপর একামত দীন কি মেহনত করনে ওয়ালি اور ہر حال میں اس مقصد کے لیے قربانیاں دینے والی یہ امت مانگی گئی تھی, اور اس کو مانگا تھا حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام نے. ربنا لیقیم الصلاۃ, کہ اللہ اس وقت ہم ہیں, ہماری بیوی ہے, ہمارا بچہ ہے, آپ کے ہر حکم کے اوپر سر تسلیم خم ہے اور قربانیاں دینے کو تیار رہنے والے ہیں. ہم تو یہ چاہتے ہیں کہ ہمارے اس بچے کی نسل کے اندر, یہ دعا مانگی اللہ سے, ہمارے اس بچے کی نسل کے اندر ایک ایسی امت پیدا کر دیجئے جو امت پوری روئے زمین کے اوپر چل پھر کر کے پوری روئے زمین کے اوپر آپ کا تعارف, آپ کے کلمے کی بلندی اور آپ کی ذات اور صفات کا اعلان, یہ اس کا مقصد حیات ہو. اپنا ہر سب کچھ قربان کر کے اس مقصد کو پورا کرنے والی اور پوری روئے زمین کے اوپر اقامت دین کی محنت کرنے والی ہمارے اس بچے کی نسل سے ایک ایسی امت پیدا فرما دیجیے. ربنا لیقیم الصلاۃ, اقامت دین کی محنت کرنے والی پوری روئے زمین کے اوپر ایک ایسی امت ہمارے اس بچے کی نسل کے اندر پیدا فرما دیجیے جس کا مقصد حیات ہی آپ کے کلمے کا بلند کرنا ہو. محترم دوست بزرگو, যেহেতু আল্লাহ পাক এই উম্মতকে আল্লাহর কাছে চাওয়ার কারণে দুনিয়াতে পাঠাইছেন, দোয়ার মাধ্যমে এই উম্মত দুনিয়াতে আসছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে এই উম্মতকে চেয়ে নেওয়া হয়েছে। দুনিয়াতে এই উম্মত যে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উপরে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে এই দোয়া করতেন যে আল্লাহ, এখন তো আমি আর আমার বাচ্চা দুনিয়াতে আসি, যে আল্লাহ এমন এক উম্মত আপনি দুনিয়াতে পাঠান যারা ভূপৃষ্ঠের উপরে আপনার তাআরুফ আর পরিচয় করাইবে, আপনার কালেমাকে বুলন্দ করাইবার জন্য মেহনত করাইবে এবং আপনার বড়াই আর বরত্বকে বয়ান করবে এবং আপনার কথাকে মানুষের সামনে চলতি ফিরতি অবস্থায় মানুষের সামনে পেশ করবে এবং মানুষকে বলবে, এমন এক উম্মত আমার এই ছেলের নকলের মধ্যে আপনি পাঠিয়ে দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে রব্বানা আলী ইউকিমুস সালাত, যে আল্লাহ এই দিনকে কায়েম করবার জন্য, এই নামাজকে কায়েম করবার জন্য এবং এই দিনের উপরে মানুষকে উঠাইবার জন্য ভূপৃষ্ঠের মধ্যে চলাফেরা করে তারা আপনার পরিচয়কে এবং আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য মেহনত করে এবং তারা এটাকে মকসদে হায়াত অর্থাৎ জীবনের উদ্দেশ্য বানায় করে, এরকম এক উম্মত আপনি দুনিয়াতে পাঠাইছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার উপরে আল্লাহ তাআলা যে এরকম ভাবে এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন, যে হযরত ইসমাইল সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে এরকম এক নবী আছে, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এবং উনি চাওয়ার কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন। یہ دعا ابراہیم علیہ الصلات والسلام نے سب سے پہلے اس وقت مانگی ہے اس امت کے لیے جس میں امت کو اور امت کے کام کو مانگا ہے، جب اپنی بیوی بچے کو موت کے منہ میں ڈال کر کے بواد غیر ذی ذرع عند بیتک المحرم، ایسی جگہ کہ جہاں سبزی اور سرسبزی کا نام و نشان تک نہیں، کھانے پینے کی کوئی چیز نہیں، نہ آدم نہ آدم ذات، چٹیل میدان پہاڑوں سے گھرا ہوا، جہاں زندگی اور نشو نما کا کوئی تصور بھی نہیں ہو سکتا، ایسی جگہ کے اوپر چھوڑ کر کے جب چلے ہیں تو ٹوٹے ہوئے دل اور دکھے ہوئے دل سے پہلی دعا جو مانگی اس میں امت کو مانگا اور امت کا کام مانگا، اس کے بعد پھر بیت اللہ شریف کی تعمیر کے موقع کے اوپر دو دعائیں حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام نے اس امت کے لیے اور مانگی، پہلی دعا ربنا وجعلنا مسلمین لک ومن ذریتنا امۃ مسلمۃ لک، اے اللہ وہ امت جس کو میں نے آپ کے دین کی محنت کے لیے پوری روز زمین کے اوپر مانگا ہے، اس امت کا یہ مزاج بنا دیجئے کہ وہ آپ کے حکم کے مقابلے میں، دین کے تقاضے کے مقابلے میں، دین کے خاطر قربانیاں دینے کے مقابلے میں اپنی اولاد، اپنے بیوی بچے، اپنے خاندان، اپنے خزانے، اپنے ملک و مال، اپنی تجارت، دکان، کھیت کھلیان، حتیٰ کی زندگی سے متعلق جتنی بھی چیزیں ہیں ان کی طرف دیکھنے والی نہ ہو، بلکہ آپ کے ہر حکم کے اوپر اپنی جان، اپنا مال، اپنی عزت، اپنی آبرو، اپنی تمام تر رشتے دار کو قربان کر دینے والی ہو۔ وہ آٹھ چیزیں جن کو قرآن کریم کے اندر اللہ نے ذکر فرمایا ہے کہ جہاں ایمان بگڑتا ہے، ایمان کے اندر فساد آتا ہے، قل ان کان آباؤکم وابناؤکم واخوانکم وازواجکم وعشیرتکم واموال اقترفتموها وتجارت تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله، ان سب کا تذکرہ اللہ نے فرمایا کہ یہی وہ جگہیں ہیں کہ جہاں رہنے اور جن کے اندر مشغول ہونے کی وجہ سے انسان کے ایمان میں فساد پیدا ہوتا ہے اور انسان کا ایمان بگڑتا ہے، یہ ساری چیزیں اے اللہ وہ امت آپ کے دین کے مقابلے میں سب کچھ قربان کر دینے والی ہو۔ 100% لفظ مسلم استعمال کیا کہ جو کچھ اس کے پاس ہے وہ سارا کے سارا آپ کے حکم کے پورا کرنے کے اوپر قربان کر دینے والی ہو۔ تو محترم دوست اور بزرگ، حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام یہ امت کے جب اللہ تعالی کا کاٹ کے چاہتے ہیں তখন এই উম্মতের কাম কি হবে এবং কি কাম এই উম্মত করবে এটাও আল্লাহ তাআলার কাছ থেকে চায়নি। বলেন যে উনি ওনার বিবি আর বাচ্চাকে তো এমন জায়গার মধ্যে ছেড়ে যেতেছিলেন যে জায়গার মধ্যে একটা মানুষের জীবন প্রবাহের কোন উপকরণ এবং মাধ্যম জাহিরি নজরে বাহ্যিক দৃষ্টিতে আসে না, এরকম এক জায়গার মধ্যে তিনি আল্লাহ তালার হুকুমে তার বিবি এবং বাচ্চাকে ছেড়ে যেতেছিলেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতাকাল মুহাররম, হে আল্লাহ আমি আমার বিবি আর বাচ্চাকে এমন এক জায়গার মধ্যে ছেড়ে যেতেছি যে জমিনটা হইল অনাবাদী জমিন, এক মরুভূমি চাটিয়াল ময়দান, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা এরকম এক জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম ওনার বিবি আর বাচ্চাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ পাকের হুকুমে। আর বলেন যে ভাঙ দিল অবস্থায় দিলের মধ্যে ব্যথা, এই ব্যথিত দিল এবং ভগ্ন হৃদয়, এই অবস্থায় হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য দোয়া করছেন যে এই উম্মতকে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠান, যে উম্মত দুনিয়াতে আসার পরে আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য, আপনার পরিচয়কে পেশ করবার জন্য এবং আপনার দিনের মেহনতকে করবার জন্য দুনিয়াবী যত লাইনের প্রলোভন এবং আসবাব একটা মানুষের সামনে থাকে, যত লাইনের মাধ্যম এবং উপকরণ একটা মানুষের জিন্দগির সাথে সম্পর্কযুক্ত থাকে, এই সব কিছুর উপরে তারা আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য, আপনার কথাকে উঁচু করবার জন্য, আপনার দাওয়াতকে পেশ করবার জন্য এবং দিনের এই তাকাজাকে পুরা করবার জন্য তারা সব কিছুকে কুরবান করতে তৈয়ার হবে, এরকম এক উম্মত হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছ থেকে চাইলেন। আর বলেন যে ওনার বংশধরের মধ্যে এরকম এক উম্মত চলে আসে যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো বলেন যে যখন নাকি এই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সাথে সাথে এই উম্মতের কাম কি হবে, এই উম্মত কি কাজ করবে এটাও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন, যে এই উম্মতের কাজ হবে যে তাদের জিন্দগির যত দিক আছে, যত পেশা আছে, চাই এটা মুল্ক মালের লাইনে হোক, চাই তেজারতের ব্যবসার লাইনে হোক, চাই জেরাত এবং কৃষিকাজের লাইনে হোক, আর বলেন যে চাই জমিন আবাদ করার অন্য কোন মেহনত হোক, যে সব লাইন থেকে দিনের তাকাজাকে, দিনের মেহনতকে প্রাধান্য রেখে এই উম্মত ভূপৃষ্ঠের উপরে চলবে ফিরবে, এরকম এক উম্মতের জন্য হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম দোয়া করতেন। আর বলেন যে এই ভগ্ন হৃদয়ে যখন এই দোয়া করতেন, আর বলেন যে আল্লাহ তাআলার কাছে চাইতেন, এরই ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ওনার ছেড়ে যাওয়া এই বিবি আর বাচ্চার নকলের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইবার ফয়সালা করতেন। তো মোহতরম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এরপরে ওনার বিবি আর বাচ্চাকে যে এই জায়গার মধ্যে অনাবাদী জমিনের মধ্যে যেখানে জীবন ধারণের কোনো নাম আর নিশানা এবং জীবন প্রবাহের কোনো উপকরণ আর মাধ্যম নজরে আসে না, এরকম জায়গার মধ্যে যে এরকম ভাবে হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম ওনার বিবি আর বাচ্চাকে রেখে এই ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর বলেন যে এরকম ভাবে যখন এই বিবি আর বাচ্চাকে রেখে গেছেন, তারপরে হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালামের এই কুরবানির পরে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে বাইতুল্লাহকে বানায় নিবার জন্য, হেদায়তের এই মার্কাজকে বানায় নিবার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করতেন। আর বলেন যে যখন বাইতুল্লাহ বানানোর ফয়সালা হইছে, হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের কাছে আরো দুইটা দোয়া করতেন। এক তো দোয়া করতেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, যে আল্লাহ আমাদের দুইজনকে আপনি আপনার সামনে আত্মসমর্পণকারী বানায় দেন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে এক আত্মসমর্পণকারী উম্মতকে আপনি দুনিয়াতে পাঠায় দেন, যারা জিন্দগির প্রত্যেকটা বিষয়ের মধ্যে একমাত্র আপনার সামনেই আত্মসমর্পণ করে চলবে, কারো সামনে তারা মাথা নত করবে না, একমাত্র আপনার সামনেই তারা নিজেকে সমর্পণ করে, আত্মসমর্পণ করে জিন্দগি যাপন করবে। দুনিয়াতে যত জিনিসের সাথে মানুষের জিন্দগির সম্ভব সম্পর্ক হইতে পারে, এই সমস্ত জিনিসের থেকে তারা নিজেদেরকে মুক্ত করে এবং এই সমস্ত জিনিসের মোকাবেলায় দিনকে, দিনের মেহনতকে এবং দিনের মেহনতের তাকাজাকে পুরা করবার জন্য তারা সব লাইনের কুরবানি করতে তৈয়ার হয়ে যাবে। দুনিয়াতে যত লাইনের পেশা হইতে পারে, যত লাইনের কর্মক্ষেত্র হইতে পারে, যত লাইনের সম্পর্ক হইতে পারে, এই সমস্ত সম্পর্কের মোকাবেলায় দিনের মেহনতকে সামনে রেখে তারা চলনেওয়ালা হবে এবং এই সমস্ত সম্পর্কগুলোর মোকাবেলায় আপনার সামনে তারা আত্মসমনকারী হয়ে জিন্দগি যাপন করনেওয়ালা হবে। তো মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলী সালাতু ওয়াসালাম এই জায়গার মধ্যে উম্মাতাম মুসলিমাতাল্লাহ হিসেবে উল্লেখ করতেন যে আত্মসমর্পণকারী উম্মত, যে সমস্ত জিনিসগুলো মানুষের ইমানের মধ্যে, মানুষের ইয়াকিনের মধ্যে বিগাড় পয়দা করে, মানুষের ইমানের মধ্যে কমজোরি পয়দা করায় দেয়, বলতে ওই সমস্ত জিনিসগুলোকে কোরআনে পাকের মধ্যে যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওই আট জিনিস, যে জিনিসগুলো মানুষের ইমানের মধ্যে বিগাড় পয়দা করায়, এই সব জিনিসগুলোর মোকাবেলায় এই উম্মত একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসাবে জিন্দগি যাপন করনেওয়ালা হবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন, قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله الله تعالى النبي কে বলতে বলতেছেন যে নবী আপনি বলে দেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিজন, আর বলেন যে ওই সময় তোমাদের আত্মীয় স্বজন, আর তোমাদের ওই ব্যবসা যার মধ্যে তোমরা ক্ষতির আশঙ্কা করো, এবং তোমাদের ওই গৃহপালিত জন্তু, তোমাদের কৃষিকাজ, আর বলেন যে ওই সমস্ত বাড়ি যেগুলোর মধ্যে তোমরা আরামদায়ক মনে করে থাকাকে পছন্দ করো, এই সব কিছু আল্লাহ এবং তার রসুল থেকে এবং দিনের মেহনত থেকে তোমাদের কাছে যদি বেশি পছন্দনীয় হয় তো তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। তো মহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলতেছেন যে যে আট জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জিকির করতেন, উল্লেখ করতেন, যে এই আট জিনিস মানুষের ইমানকে বিগড়ায় দেয়, মানুষের ইয়াকিনকে নষ্ট করে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ওই উম্মত চাইছেন যে উম্মত এই আট জিনিসের মোকাবেলায় আল্লাহ তাআলার দিনকে নিয়ে, আল্লাহ তাআলার দিনের মেহনতকে নিয়ে ভূপৃষ্ঠের উপরে ফিরনেওয়ালা হবে, মেহনত করনেওয়ালা হবে, আর সাথে সাথে যত জিনিস আল্লাহ পাক মানুষের জিন্দগির সাথে সম্পর্ক যুক্ত করছেন এই সব জিনিসের মোকাবেলায় আল্লাহ পাকের সামনেই তারা আত্মসমর্পণ করনেওয়ালা হবে। দুনিয়াবি অন্য কোন জিনিসের সামনে তারা আত্মসমর্পণ করনেওয়ালা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এক তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন, ইসি মর্তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নে ওই দোয়া ইয়ে মাঙ্গি, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة. اے اللہ جو امت ہم نے آپ سے مانگی ہے پوری روئے زمین کے اوپر آپ کا تعارف کرانے کے لیے آپ کی ذات اور صفات اور قدرت کاملہ اور قوت اور طاقت اور آپ کے جلال و جبروت سے پوری بشریت کو آگاہ کرنے کے لیے جو امت ہم نے مانگی ہے اے اللہ اس امت کی تربیت کے لیے پھر ایک نبی عطا فرما دیجیے، اللہ سے اس امت کی تربیت کے واسطے پھر نبی مانگا، ربنا وبعث فیہم ایک نبی عطا کر دیجیے جو اس امت کی اس مزاج کے اوپر تربیت کرے، یعنی مزاج ابراہیمی، جس بنیاد پر ابراہیم علیہ الصلوۃ والسلام نے اللہ سے مانگا ہے اسی بنیاد کے اوپر اس امت کی تربیت کرے، اس کے لیے ایک نبی عطا فرما دیجیے۔ اللہ رب العزت نے حضرت ابراہیم علیہ الصلوۃ والسلام کی دعاؤں کو قبول فرمایا، امت کو وجود بخشا، امت کو کام دیا اور امت کو نبی عطا فرمایا۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کا ارشاد کہ میں اپنے جد اعلی ابراہیم علیہ الصلوۃ والسلام کی دعا ہوں، حضرت عیسیٰ کی بشارت ہوں اور اپنی ماں آمینہ کا خواب ہو، اور یہ فرمایا کہ دیکھو میرے بعد کوئی نبی نہیں ہے اور تمہارے بعد اب قیامت تک کوئی امت نہیں۔ پھر اللہ رب العزت نے اپنے نبی صلی اللہ علیہ وسلم کو حکم دیا کہ وَأَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا، اے محمد صلی اللہ علیہ وسلم آپ اپنی اس امت کی تربیت مزاج ابراہیمی پر کیجیے۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو حکم دیا گیا، مزاج ابراہیمی میں সবচেয়ে পহলি চিজ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া আনা মিনাল মুশরিকীন। সারি কায়নাত কে আন্দর আল্লাহ কে গায়র কি জিতনি শকলে নজর আ রহি হ্যায় ইনসান কি হো জিন্নাত কি হো জানওয়ার হো চরিন্দে হো পরিন্দে হো দরিন্দে হো পায়ে হো দোপায়ে হো আসমান ও জমিন চাঁদ সূরজ সিতারে হো দরিয়া জঙ্গল পাহাড় হো মালায়েকা আলাইহিমুস সালাত ওয়াস সালাম হো জিবরাইল হো মিকাইল হো ইজরাইল হো ইসরাফিল হো লৌহ কলম হো হত্তা কি আরশে আজম হো আল্লাহ কি বড়াই ও কিবরিয়াই কো ইতনা বোলা যায় উসকি কুদরতে কামিলা কো ইতনা বোলা যায় ইতনা বোলা যায় কি হর আল্লাহ কা গায়র চাহে জিস শকল কা হো ও মুর্দা নজর আনে লাগে সবকে সব মুর্দা নজর আয়ে ওর জিস সূরত সে মুর্দা সে কুছ নাহি হোতা উসি সূরত সে আল্লাহ কে গায়র কি জিতনি ভি শকলে হ্যায় চাহে ও জিন্দা হো ইয়া মুর্দা হো উনসে ভি আল্লাহ কে আমর কে বগৈর কুছ নাহি হোতা লিহাজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কাহা কি হামনে জো কুছ ইয়ে বানা হুয়া হ্যায় কায়নাত কে আন্দর সব আল্লাহ কা বানায়া হুয়া হ্যায় চাহে জিস শকল কা হো আল্লাহ কা গায়র হামনে ইস সারে বনে হুয়ে সে আপনে রুখ কো আপনে দিল কে রুখ কো ওর আপনে দিল কে আন্দর কে ঈমান কা জো রুখ হ্যায় উসকো এক আল্লাহ ওয়াহদাহু লা শরীক বানানে ওয়ালে কি তরফ কর লিয়া হ্যায় মখলুক সে আপনা রুখ মোড় করকে ওর এক আল্লাহ কি তরফ কর লিয়া হ্যায় ইসলিয়ে কি হাম জানতে হ্যায় ये जो कुछ भी बना हुआ है वो हर लम्हा अपनी हर हरकत और सुकून के अंदर हर लम्हा अल्लाह के अम्र का मोहताज है। अल्लाह के अम्र के बगैर किसी के अंदर हरकत और सुकून की जुरात नहीं है और हिम्मत नहीं है। लिहाजा ये सब मुर्दे के मानिंद हैं। हमारे नजदीक आपके नजदीक मुर्दा और जिंदा का फर्क होता है लेकिन अल्लाह के नजदीक दोनों बराबर है। जिस सूरत से মুর্দা সে ভি কুছ নাহি হোতা উসি সূরত সে আল্লাহ কে আমর কে বগৈর ইন জিন্দা চলতে ফিরতে খিলোনো সে ভি কুছ নাহি হোতা ইসলিয়ে কি ইয়ে ভি মুর্দা হ্যায় আল্লাহ কে আমর কে বগৈর। আগর ও রূহ কে বগৈর মুর্দা হ্যায় তো কায়নাত কি হর মখলুক আল্লাহ কে আমর কে বগৈর নফা ও নুকসান কে এতবার সে মুর্দা হ্যায়। তো মোহতরম দোস্ত বুজুর্গ বলতেছেন এই কথা যে দ্বিতীয় দোয়া যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করছেন তো বলেন যে দ্বিতীয় দোয়াটা হইল যে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যেই উম্মত উনি চাইছিলেন যেই উম্মত আল্লাহ তাআলার বড়াই আর বরত্বকে আল্লাহ তাআলার কুদরতকে এবং আল্লাহ তাআলার শক্তিকে আল্লাহ তাআলার জালালিয়াতকে এবং আল্লাহ তাআলার মর্যাদাকে যেই উম্মত বয়ান করবে এবং উম্মতের দাওয়াত দিবে এই উম্মতের সহি তরবিয়ত হয় এবং তাদের জিন্দেগি গঠন হয় এবং সব লাইনে তাদের যে এরকম সঠিক প্রশিক্ষণ হয় তরবিয়ত হয় এর জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ এই উম্মতের এই রাহবারি এবং তরবিয়তের জন্য আল্লাহ তাআলার কাছে এক নবী চাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ তাআলার কাছ থেকে এই দোয়া করে নিছেন যে আল্লাহ যেই উম্মত আমি আপনার কাছে চাইছি এই উম্মতের সহি তরবিয়তের জন্য যে এমন এক রসুল তাদের মধ্যে পাঠায় দেন যিনি তাদেরকে আপনার বরত্ব এবং বড়াইয়ের কথা শোনাবে আপনার কুদরতের কথা শুনাইবে এবং আপনার মহত্বের কথা তিনি শুনাইবেন এবং এই নবীর মাধ্যমে এই উম্মতের ওই রকম তরবিয়ত হবে ওই ওই নাহজের উপরে ওই নিয়মের উপরে এই উম্মতের তরবিয়ত হইবে যেই যেই যেই রাস্তা এবং যেই যেই নিয়ম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিছিলেন। অর্থাৎ এই উম্মতের ইমানি লাইনের এবং উম্মতের দিনী লাইনের যে তরবিয়তটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন আল্লাহ তাআলার কাছ থেকে ওই দৃষ্টিকোণ থেকেই এবং ওই লাইনের তরবিয়ত হইবার জন্যই আল্লাহ তাআলার কাছ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবীকে পাঠাইবার জন্য দোয়া করতেন। আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার উপরে বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন। এক দোয়া তো তিনি করছিলেন এই উম্মতের জন্য যে উম্মতকে চেয়ে নেওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, আর এক দোয়া করছেন বলেন যে এরকম ভাবে এই উম্মতের মিজাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মিজাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই উম্মতের সহি তরবিয়ত হয় এর জন্য এক নবী আল্লাহ তাআলার কাছ থেকে উনি চেয়ে নিয়েছেন। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফরমাইছেন যে এরকম ভাবে জন্মভূম হইল যে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়ার ফসল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের শুভ সংবাদ দেওয়ার কারণ। আর বলেন যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবের মাধ্যমে, মানে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাব দেখছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যে বাশারত দিয়ে শুভ সংবাদ দিছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যে দোয়া করছেন, বলেন যে এর ফলশ্রুতিতে আমি দুনিয়াতে আসছি। আর এই কথা বলছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর তোমরা হইলে শেষ উম্মত, আর তোমাদের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে না। তো মহতরাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যে এরকম ভাবে এই উম্মতের সহি তরবিয়তের জন্য, এই উম্মতের জিন্দগির সহি রোগ কায়েম হইবার জন্য, আর এই উম্মতের দিলের ইয়াকিন আর বিশ্বাসকে ঠিক করবার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে নবীকে চেয়ে নিয়েছেন। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন। আর বলেন যে হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ঠিক ওইরকম ভাবে তরবিয়ত করতেন যেরকম আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দিলের মধ্যে যে ফিকির পয়দা করে দিছিলেন যে এই উম্মত দুনিয়াতে আসুক, ওনার বংশধরের মধ্যে যে মেজাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং ওনার যে ফিকির এবং চিন্তা ছিল, ওই তরিকার উপরেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের তরবিয়ত করতেন। যেহেতু আল্লাহ পাকেরই হুকুম ছিল, তুম্মা ওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে আমি আপনার উপরে ওহী নাযিল করছি, যে নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মিল্লাতের অনুসরণ করে চলেন। এই জন্য বলেন যে মিল্লাতের পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই উম্মতকে যে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন, এই উম্মতের এই সহিহ রাহবারির জন্য এবং তরবিয়তের জন্য যেই নবীকে চেয়ে নিতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ওই মেজাজের উপরেই এই নবী এই উম্মতকে তরবিয়ত করতেছেন। আর বলেন যে এরকম ভাবে সবচেয়ে বেশি যেই চিন্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মধ্যে ছিল, সেটা হইল যে এই উম্মত আল্লাহ তাআলার বড়াই এবং বরকতকে দিলের মধ্যে এরকম ভাবে প্রবেশ করাইবে এবং দিলের মধ্যে এরকম ভাবে মজবুত করবে যে আল্লাহ ছাড়া আর যত শেকেল আছে, যত বস্তু আছে, যত ব্যক্তি আছে এবং যত মখলুকাত আছে, এই সব কিছুকে তারা মুর্দা সমতুল্য মনে করবে। বলেন যে চাই এটা যে চতুষ্পদ জন্তু হোক, চাই পাখি হোক, চাই দোপায়া হোক, চাই চারপায়া হোক, চাই এরকম ভাবে মানুষের সামনে বিতরণ করুক, অথবা কোন জঙ্গলে বিতরণ করুক, অথবা লোকচক্ষুর আলারে বিতরণ করুক, যে এরকম ভাবে জমিনের মধ্যে হোক, আসমানের মধ্যে হোক, যত জিনিস আছে, বলেন যে এরকম ভাবে চন্দ্র আর সূর্য হোক, আর বলেন যে আসমানের মধ্যে যত মখলুকাত আছে, এই তো মখলুকাত, জমিনের মধ্যে যত মখলুকাত আছে এই সমস্ত মখলুকাত, আর বলেন যে এরকম ভাবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর বলেন যে সুরাই নয় যে বলেন যে এরকম ভাবে যে লৌহ মাহফুজ, আর বলেন যে এরকম ভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ ছাড়া আর যত কিছু আছে, এই সব কিছুকে আমাদের নজরে অর্থাৎ এই উম্মতের নজরে মুর্দা সমতুল্য হইতে হবে। আল্লাহ ছাড়া যত লাইনের ব্যক্তি এবং বস্তু, চতুষ্পদ জন্তু এবং তত্ত্ব, বলেন যে এই সব কিছুর অস্তিত্বকে মুর্দা সমতুল্য মনে করতে হবে। যেহেতু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মিজাজের প্রথম দিক ছিল যে তিনি সমস্ত মখলুকাত থেকে নিজের রোগকে ফিরায়ে, দিলের রোগকে, দিলের ইয়াকিনের রোগকে সব মখলুকাত থেকে ফিরায়ে আল্লাহ পাকের দিকে ওনার দিলের রোগ করতেন, ওই রোগের উপরে এই উম্মতের দিল ফিরে এবং ওই ইয়াকিনের উপরে এই উম্মত ওঠে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার সামনে পেশ করতেন যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যে আমি তো ওই আল্লাহ তাআলার দিকে মুখ ফিরাইলাম যে আল্লাহ তাআলা আসমান আর জমিনকে পয়দা করতেন, এই সব কিছু থেকে আমার দিলের রক্ষে ফিরায়ে একমাত্র আসমান আর জমিনের বানানেওয়ালা, এই সব কিছুর পয়দা করানেওয়ালার দিকে আমার দিলের রক্ষে ফিরাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের যে এরকম মেজাজ হইল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই সব কিছুর মোকাবেলায়, এই সব বস্তু এবং ব্যক্তি মখলুক, চাহে এটা যেরকম ভাবে ছোট সেকেলে হোক অথবা বড় সেকেলে হোক, সাধারণ সেকেলে হোক অথবা দামি সেকেলে হোক, যে সেকেল এবং অবস্থার মধ্যেই তারা দুনিয়াতে আসে, এই সব কিছু থেকে নিজের মুখকে ফিরায় আল্লাহ তাআলার দিকে, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আর তার কোন শরীক নাই, ওই আল্লাহ তাআলার দিকে ফিরাইবার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, এরকম এই উম্মতও যেন ওই একদিকে নিজের দিলের রোগকে ফিরায়, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এটা চেয়ে নিয়েছেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইমানি লাইনের তরবিয়ত হইবার জন্য আল্লাহ তাআলার কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে নিয়েছেন। আর বলেন যে এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে আল্লাহ ছাড়া আর যত জিনিস আছে এই সব জিনিসগুলোকে তো মুর্দা হিসেবেই এই উম্মতের সামনে উপস্থাপন করতেন। তো বলেন যে যদিও আমাদের নজরে জিন্দা আর মুর্দার মধ্যে ফরক আছে, যে জিন্দা এবং এ মুর্দা, মুর্দা কিছু করতে পারে না, জিন্দা তো অনেক কিছু করে, কিন্তু বলেন যে উনি বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলার নজরে জিন্দা আর মুর্দা উভয়ই সমান, উভয়ই সমান। বলেন যে জিন্দা মুর্দা যেরকম আর কিছু তার করবার ক্ষমতা নাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া জিন্দাও কিছু করবার ক্ষমতা রাখেন না, জিন্দাও আল্লাহ তাআলার নজরে ওই মুর্দা সমতুল্য। যদি তার সাথে আল্লাহ তাআলার হুকুম না থাকে লাভ এবং লোকসান দেওয়ার ব্যাপারে, জিন্দা এবং মুর্দা আল্লাহ তাআলার নজরে বরাবর। দিলের মধ্যে এই ইয়াকিন এই উম্মতের ভিতরে পয়দা হয়ে যায়, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজের উপরে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের উপরে মেহনতের এক জিম্মাদারি এবং দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। আর দোস্ত আর বুজুর্গ, जो कुछ भी अल्लाह का गैर पूरी कायनात के अंदर है, चाहे वो छोटी मखलूक की शक्ल में हो चाहे बड़ी मखलूक की शक्ल में हो, अल्लाह की बड़ाई और उसकी जात और उसकी कुदरत कामिला और उसके जलाल और जबरूद को इतना बोलना है, इतना बोलना है कि हर एक का यकीन दिल के अंदर से निकल जाए। अल्लाह का इतना बोलना, इतना बोलना कि अल्लाह की जात और उसकी सिफात का यकीन हमारे दिल के हर गोशे के अंदर पैदा हो जाए, और इस बात को इतना बोलना, इतना बोलना अल्लाह की बड़ाई को, अल्लाह की किबरियाई को, उसकी कुदरत कामिला को, कि जो कुछ अल्लाह का गैर था हुआ है, छोटा हो या बड़ा, बिल्कुल ऐसा नजर आने लगे कि जैसे छोटी मखलूक हो या बड़ी मखलूक हो, अपनी हर नफा और नुकसान में, अपनी हर हरकत और सुकून के अंदर अल्लाह के अम्र की मोहताज हो। छोटी मखलूक चाहे चींटी जैसी हकीर मखलूक हो, जितना अपनी हरकत और सुकून के अंदर अल्लाह के अम्र की मोहताज है, अपने वजूद में, अपने बका में, अपनी तरबियत में, अपनी परवरिश में, अपने चलने फिरने में, अपने खाने पीने में, जितना चूटी अल्लाह के अम्र की मोहताज है, खुदाए पाक की कसम जिब्राइल जैसा फरिश्ता भी अल्लाह का उतना ही मोहताज है। अगर चूटी अपनी मर्जी से कुछ नहीं कर सकती तो जिब्राइल भी अपनी मर्जी से कुछ नहीं कर सकता। मिकाइल और इज़राइल और इसरा हर एक की नफी, हर एक मुर्दा नजर आने लगे अपने वजूद और अपने बका और तहफ्फुज़ में, सारी की सारी कायनात, और ये इन सारी मखलूक और कायनात का वजूद अल्लाह की जात और सिफात का मामला तो बहुत बड़ी बात है। इन सारी कायनात का वजूद लफ्ज अल्लाह के वजूद के ऊपर मुनहसिर है, जब तक के लफ्ज अल्लाह का वजूद तमाम तर बुराइयों के साथ, तमाम तर गुनाहों के साथ, तमाम तर खताओं और लफ्जों के साथ, अगर लफ्ज अल्लाह इस कायनात के अंदर मौजूद है तो खुदा की कसम सातों जमीन और आसमान इसी सूरत से टिके हुए। जब तक लफ्ज अल्लाह मौजूद है, और जिस दिन लफ्ज अल्लाह नहीं होगा तो फिर कयामत उसी दिन आ जाएगी। ये लफ्ज अल्लाह, इसके अंदर इतनी ताकत है, इतना ताकतवर है, इस सातों जमीन और आसमान टिके हुए हैं, और जिस दिन ये नहीं होगा, यानी लौह कलम अर्श कुर्सी आसमान और जमीन चांद सूरज सितारे मलाइका इंसान जिन्नात हसरातुल अर्ज چرندے پرندے درندے چوپائے دوپائے جو کچھ بھی اللہ کا غیر اس کائنات کے اندر ہے, اس لفظ اللہ کی وجود کی بنیاد پر ہے, اور جس دن اس کا وجود نہیں تو پھر کائنات کا وجود ہے. ملائکہ علیہم السلام بھی اپنے وجود میں, اپنی بقا اور تحفظ میں تمام تر انسان, آسمان و زمین, چاند, سورج, ستارے, یہ سارے کے سارے محتاج ہیں اس لفظ اللہ کے. جب تک یہ لفظ اللہ موجود, یہ سب کے سب موجود, اور جس دن یہ نہیں تو ساری کائنات بنا, قیامت اسی دن آ جائے گی. تو محترم دوست اور بزرگوں بولتے ہیں جی, دنیا سے جو تو مخلوقات آتے, سارا جی سیکلری ہو, جے آکریتری ہو, جے پوری دھیری ہو, এবং যে অবস্থারই হোক না কেন, ছোট হইলে একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যন্ত, আর এরকম বড় থেকে বৃহৎ থেকে একেবারে বৃহৎ আকার পর্যন্ত যত ধরনের মখলুক দুনিয়াতে আসে, এই সমস্ত মখলুকাত থেকে নফা এবং নোকসান, লাভ এবং ক্ষতি, আর বলেন যে এরকম ভাবে তাদের কাছ থেকে উপকার এবং অপকার, যে এই সব কিছু একমাত্র আল্লাহ তালার হুকুমের উপরে নির্ভর করে. আল্লাহ তালার হুকুম হইলে তো বলেন যে উপকার হয়, আর আল্লাহ তালার হুকুম না হলে এগুলোই ক্ষতির কারণ হয়. যে সব মখলুকাতকে এরকম নজরে আসে যে আল্লাহ তালার হুকুমের ব্যতিক্রম, আল্লাহ তালার হুকুম ব্যতীত এরা করবার কোন ক্ষমতা রাখে না. তো বলেন যে একমাত্র ওয়াহদাহু লা শরীকা লাহু, আল্লাহ তালা এক এবং তার কোন শরীক নাই, তিনি একাই সব কিছু করতেছেন, আপনার কুদরত কামিলার দ্বারা করতেছেন, নিজের পরিপূর্ণ শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা করতেছেন. এই সমস্ত মখলুকাত গুলোকে এই নজরে দেখা যে এগুলোর মধ্যে করবার কোনো ক্ষমতা নাই. বলেন যে এরকম ভাবে দুনিয়াতে যারা বিচরণ করতেছে, যত লাইনের মখলুকাত বিচরণ করতে, দো পায়া হোক, চার পায়া হোক, যারা চার পায়ে চলে বা দো পায়ে, দুইটা পায়ে চলে, অথবা এরকম ভাবে ছোট হোক আর বড় হোক, যত মখলুকাত দুনিয়াতে অবস্থান করতেছে, এই সব কিছুর সাথে মানুষের লাভ এবং লোকসানের কোন সম্পর্ক নেই. বলছে লাভ এবং লোকসান তো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে. উনি বলতেছেন এই কথা যে পিঁপড়ার মতো ছোট একটা মখলুকও যদি হয়, আর বলেন যে যে তার যে এরকম একদম ছোট্ট এক শরীর সহকারে যে দুনিয়াতে চলাফেরা করে, তার চলাফেরার উপরে, তার সৃষ্টির উপরে, এবং তার এরকম ভাবে প্রয়োজন পুরা হওয়ার উপরে, পরওয়ারিশ হওয়ার উপরে, যেরকম সে আল্লাহ তালার কাছে মোহতাজ, যেরকম সে আল্লাহ তালার কাছে মুখাপেক্ষী, বলেন যে ঠিক এরকম ভাবেই দুনিয়াতে এরকম ভাবে যত লাইনের মখলুকাত আমরা দেখি, হযরত জিব্রাইল আলী সালাতামের যে যে সবচেয়ে যে জিব্রাইল আলী সালাতাম মতো বড় মখলুক, বলছে এই জিব্রাইল আলী ইসলামের মতো বড় মখলুক পর্যন্ত আল্লাহ তালার হুকুমের কাছে ঠিক ওই রকমই মোহতাজ এবং মুখাপেক্ষী যেরকম এই ছোট পিঁপড়া আল্লাহ তালার কাছে মোহতাজ. উনি বলতেছেন এই কথা যে এরকম ভাবে দুনিয়ার সমস্ত মখলুকাত যেরকম আল্লাহ তালা তাদেরকে পয়দা করতেন, তাদেরকে পরওয়ারিশ করতেছেন, প্রতিপালন করতেছেন, আর বলেন যে সাথে সাথে আল্লাহ তালা তাদের জন্য নির্ধারিত সময়কে রেখে দিতেন, কতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে আর কতদিন পর্যন্ত তার অবশিষ্ট থাকবে, সে এই সব কিছুকে আল্লাহ তালা নির্ধারণ করে দিতেন. বলেন যে তার বাকা এবং তাহাফুজ, তার হেফাজত এবং তার অবশিষ্ট থাকা, এবং তার দুনিয়াতে সৃষ্টি হওয়া আর প্রতিপালন হওয়া, এবং তার কাছে কতটুকু লাভ পৌঁছবে, লাভ এবং ক্ষতি পৌঁছা, এই সব কিছু নির্ভর করতেছে একমাত্র আল্লাহ তালার হুকুমের উপরে. তো মখলুকাতের অবস্থা এরকম হয় যে সব কিছু হইল মুর্দা সমতুল্য, না এগুলো লাভ দিতে পারে, না এগুলো নোকসান করতে পারে, না এগুলো উপকার আর ক্ষতি করতে পারে, না কামিয়াবি না কামি দিতে পারে, এই সব কিছুর যে এরকম ভাবে হুকুম একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আছে. তোমরাম দোস্তার বুজুর্গ বলেন যে এই সব কিছুকে যখন একটা বান্দা অস্বীকার করতে পারে, এই সব কিছুকে যখন দিলের ভিতর থেকে সে বাইর করে দিতে পারে, তখন ওই আল্লাহ পাকের দাঁত আর সিফাতের সাথে, আল্লাহ পাকের দাঁত এবং সিফাতের সাথে তার সম্পর্ক পয়দা হইতে থাকে. মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন যে এরকম ভাবে জমিনের মধ্যে যত মখলুকাত আছে, আসমানের মধ্যে যত মখলুকাত আছে, আর বলেন যে আরো সূর্য, লৌহ, কলম, এই সব কিছু এরকম আমাদের নজরের সামনে আসা শুরু হয় যে একমাত্র লব্ধে আল্লাহর উপরে এই সব কিছুর অবশিষ্ট থাকা, এই সব কিছুর বাঁকা এবং অবশিষ্ট থাকা নির্ভর করতেছে একমাত্র আল্লাহ তাআলার নামের উপরে। বলে যে আল্লাহ তাআলার জাত আর সিফাতের আলোচনা তো এটা আরো অনেক বড় জিনিস। একমাত্র একটা আল্লাহ শব্দ, আল্লাহ তাআলা যেটা বলতেছি এই আল্লাহ শব্দটা এত বড় শক্তিশালী যে যতদিন পর্যন্ত ভূপৃষ্ঠের মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, তার এই আল্লাহ শব্দ জবানে বলার দ্বারা হাজারো গুনা, হাজারো ফাসাদ, হাজারো এরকম ভাবে নাফরমানি, হাজারো প্রকারের খোদায় পাকের নিষেধকৃত কাজ করা সত্ত্বেও একমাত্র আল্লাহ শব্দ বলনেওয়ালা এক ব্যক্তির অস্তিত্বের কারণে আসমান আর জমিনকে, আওস আর কুরসিকে, সুরজ এবং চাঁদকে আল্লাহ তাআলা এই সব কিছুকে বাকি রেখে দিতেছেন। আল্লাহ তাআলার গুণাবলী তো আরো অসীম, অপরিসীম গুণাবলী। বলছে এগুলো ছাড়াও শুধুমাত্র আল্লাহ শব্দের উপরে আসমান এবং জমিনের এই অবশিষ্ট থাকা বাকি থাকা নির্ভর করতেছে। কিন্তু মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে যেই দিন এই আল্লাহ বলনেওয়ালা একজন এই জমিনের মধ্যে থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজন এই জমিনের মধ্যে থেকে বিলীন হয়ে যাবে, মিটে যাবে, আর এই শব্দ জমিনের মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে কোথাও এই শব্দটা পাওয়া যাবে না। মহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা ওই দিন জমিনকেও রাখবেন না, পাহাড় আর পর্বতকেও রাখবেন না, সমুদ্র আর নদীকেও রাখবেন না, আর আকাশের মধ্যে ত্রয়ার সূর্যও থাকবে না, গ্রহ এবং নক্ষত্রগুলোও থাকবে না, আর বলেন যে জমিন আর আসমানও থাকবে না, আর বলেন যে ওই জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, আর আজরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম তারাও থাকবে না, আর বলেন যে এই সমস্ত ফেরেশতারা তাদেরও কোনো অস্তিত্ব আর বাকি থাকবে না। বলেন যে আল্লাহ তাআলা এক সময় এরকম করবেন যে আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না, ওই আল্লাহ শব্দের অস্তিত্ব না থাকার কারণে দুনিয়ার মধ্যে কেয়ামত কায়েম হয়ে যাবে। আর দোস্ত আর বুজুর্গ, আল্লাহ বলনা ये हमारी सबसे बड़ी जरूरत है। अल्लाह बोल करके हम अल्लाह के ऊपर कोई एहसान नहीं कर रहे। अल्लाह को अगर हम अल्लाह कहेंगे फिर भी वो अल्लाह है, और अगर नहीं कहेंगे फिर भी वो अल्लाह है। उसके जलालो जबरूत और जातो सिफात में हमारे कहने न कहने का कोई असर नहीं पड़ता। और हम क्या सारी की सारी कायनात मिलकर के मशरिक से लेकर मगरिब तक, शुमाल से लेकर जुनूब तक जितनी भी मखलूक फैली हुई है, ये सारी की सारी मखलूक, नबातात हो, जमादात हो, हैवानात हो, समंदर की मछलियां हो, जंगल के जानवर हो, पहाड़ों की मखलूक हो, तहतुस्तरा से लेके अर्थ आजम तक, ज्यूटी से लेके जिब्रील तक, मशरिक से लेके मगरिब तक और शुमाल से लेके जुनूब तक जितनी भी सारी की सारी मखलूक फैली हुई है, अगर ये अल्लाह का इनकार कर दे और अल्लाह को अल्लाह न माने, हत्ता की तमाम इंसान, तमाम नेको बद, अहलुल्लाह, असहाब निस्बत, गौस कुतुब अख्ताब जितने भी हैं, ये सारे के सारे और मलाइका अलैहिमुस्सलात वस्सलाम मिलकर के ये सारे के सारे आसमान और जमीन, चांद सूरज सितारे, दरिया जंगल पहाड़, ये सब मिलकर के एक वक्त में अगर अल्लाह से बगावत कर दें और अल्लाह का इंकार कर दें, फिर भी खुदा पाक की कसम, अल्लाह वो जलाल और जबरूत का मालिक है जो उसकी खुदाई के अंदर एक राई के दाने के बराबर फर्क नहीं आएगा। अल्लाह को अल्लाह कहना ये उसकी जरूरत नहीं है, ये हमारी अपनी सबसे बड़ी जरूरत है। हमें अल्लाह कहकर अपने आप को, अपने वजूद को जहन्नम के हौलनाक अज़ाब से बचाना है तो अल्लाह बोल करके हम अल्लाह पर नहीं, अपने आजा और जवारों पर, अपने हाथों पर, पैरों पर, जुबान पर, आंख पर और अपने दिलो दिमाग के ऊपर हम लफ्ज अल्लाह बोलकर इन सारे वजूद और इन सारे आजा के ऊपर एहसान कर रहे हैं कि हमारे यह सारा वजूद जहन्नम के हौलनाक अज़ाब से बच करके अल्लाह की नेमतों में चला जाए। तो ये हमारी सबसे बड़ी जरूरत है, ये अल्लाह की कोई जरूरत नहीं है, बल्कि हम इसके कहने के मोहताज हैं, अल्लाह इसके मोहताज नहीं। তো মহতরম দোস্তার বুজুর্গ বলতেছেন যে এরকম ভাবে আল্লাহ তাআলাকে বলা এবং আল্লাহ তাআলার কথা বলা, এটার প্রয়োজন আমাদের নিজেদের। আল্লাহ তাআলা এর মোহতাজ না, আল্লাহ তাআলা এর মুখাপেক্ষী না। আমরা এই আল্লাহ শব্দ বলে আল্লাহ তাআলার উপরে যে এহসান করতেছি, নাউজুবিল্লাহ, এরকম নয়। বরং আমরা নিজেরাই মোহতাজ আল্লাহ তাআলাকে বলবার মাধ্যমে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনকে আমাদের দিলের মধ্যে নিয়ে আসবো। আমরা নিজেরা মোহতাজ এই ব্যাপারে যে আমরা আল্লাহ তাআলার সাথে ওই সম্পর্ককে কায়েম করে নিজেরা নিজেদের জন্য নাজাতের ব্যবস্থা করব, জাহান্নাম থেকে বাঁচবার ব্যবস্থা করব। মহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এরকম ভাবে পুরা দুনিয়াতে যত জিনিস আছে, বলেন যে এরকম ভাবে পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, আর জমিনের নিচ থেকে নিয়ে আসমানের উপর পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত, আর বলেন যে শুধু তাই না, যে এরকম ভাবে জমিনের মধ্যে সমস্ত জীব জন্তু আর পশু প্রাণী আর সমস্ত এরকম ভাবে কীট পতঙ্গ আসমানে বিচরণরত সমস্ত, যে এরকম ভাবে পাখি, আর বলেন যে এরকম ভাবে যারা আসমানের মধ্যে ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতা, আর বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম চারো ফেরেশতা, আর সমস্ত জিন্নাত আর সমস্ত মানুষ এবং মানুষের মধ্যে যত ওলিয়া উলিয়া গৌস কুতুব আছেন এরা সবাই, আর বলেন যে এরকম ভাবে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মাখলুকাত যারা মানুষের ভূপৃষ্ঠের উপরে মানুষের সাথে বিচরণ করতেছে, যারা জঙ্গলের মধ্যে বিচরণ করতেছে, যারা সমুদ্র নদী নালার মধ্যে বিচরণ করতেছে, যারা পাহাড়ের উপরে বিচরণ করতেছে, বলেন যে এই সব মাখলুকাত যদি একসাথে আল্লাহ তাআলাকে ইনকার এবং অস্বীকার করে এবং আল্লাহ তাআলার সাথে যে এরকম ভাবে কোন প্রকারের যে এরকম ভাবে বাগাওয়াত করে, আর আল্লাহ তাআলার সাথে যদি সে যে এরকম ভাবে দৃষ্টতাপূর্ণ কোন যে এরকম ভাবে আচরণ দেখায়, আর বলেন যে এরকম আল্লাহ তাআলার থেকে যে এরকম ভাবে সে যদি কোন প্রকারের অস্বীকারও করে, আল্লাহ থেকে হইতেছে না এরকম কোন কথা সে দিলের মধ্যে নিয়ে আসে, তো বলেন যে এত দূর সত্ত্বেও আল্লাহ পাক এত বড় জাত এবং এত উঁচা জাত যে আল্লাহ তাআলার মধ্যে বিন্দু পরিমাণ এর কারণে কোনো ফরক আসবে না, বিন্দু পরিমাণ কোনো আল্লাহ তাআলার শক্তির মধ্যে ফরক আসবে না, বিন্দু পরিমাণ কোনো আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে, আল্লাহ তাআলার যে এরকম ভাবে কুদরতের মধ্যে, আল্লাহ তাআলার শক্তির মধ্যে বিন্দু পরিমাণ কোনো প্রকারের যে পার্থক্য আসবে না। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এরকম ভাবে আমরা যে আল্লাহ বলতেছি, এই আল্লাহ বলার মোহতাজ আল্লাহ তাআলা না, আমরা নিজেরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, আমার হাতকে, পা কে, আমার মাথা থেকে নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো পা পর্যন্ত, এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যে এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠাইবার জন্য, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাইবার জন্য, নিজেকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাইবার জন্য এই আল্লাহ তাআলার ব্যাপারে বলবার এক দায়িত্ব আমাদের উপরে রয়ে গেছে। আমরা নিজেরা মোহতাজ এই ব্যাপারে, দুনিয়ার অন্য সমস্ত মাখলুকাত, অন্য সমস্ত বস্তু, এই সব কিছু মোহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলার সাথে যে এরকম ভাবে কোন প্রকারের সম্পর্ক যদি নাও রাখে, আমি আল্লাহ বলার মাধ্যমে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠায়, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচায়, কামিয়াবিকে অর্জন করবার জন্য এই আল্লাহ পাকের ইয়াকিন, আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিন আমার দিলের মধ্যে বসাইতে হবে। আর বলেন যে শুধু এটাই নয়, একটা মানুষ জাহান্নামের আগুন থেকে অনন্তকাল যদি সে বাঁচতে চায় এবং জান্নাতের নিয়ামতের মধ্যে যদি সে প্রবেশ করতে চায়, তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলার ইয়াকিন তার দিলের মধ্যে প্রবেশ করাইতে হবে। তো বলেন যে এই জন্য আমরা কেউ এই আল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে স্থান করতেছি না, বরঞ্চ আমরা নিজেরাই আমাদের উপরে স্থান করতেছি যে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে স্থান করতেছি, অনুগ্রহ করতেছি এবং আমার জিন্দগির উপরে অনুগ্রহ করে আমি নিজেকে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলা থেকে বাঁচায় জান্নাতের নাজ আর নিয়ামতের মধ্যে নিজেকে প্রবেশ করাইবার জন্য নিজের উপরে নিজে অনুগ্রহ করতেছি। মোহতারাম দোস্ত আর বুজুর্গ যে আমি এই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলার উপরে নিজের জাত আর সিফাতের ইয়াকিনকে, আল্লাহ তাআলার নিজের দিলের মধ্যে আল্লাহ তাআলার জাত আর সিফাতের ইয়াকিনকে বসাইবার জন্য যে আমি আল্লাহ বলতেছি, এটা বলার মাধ্যমে আমি আমার উপরে রহম আর অনুগ্রহ করতেছি। আব দোস্ত আর বুজুর্গ, আল্লাহ কো আল্লাহ জাননা দুনিয়া কা সবসে বড়া ইলম হ্যায়, ইসসে বড়া কোই ইলম নাই, और अल्लाह को अल्लाह मानना ये सबसे बड़ा दीन है। सारी चीजें आदमी जानता है, दुनिया के तमाम उसूल उलूम उसे हासिल है और तमाम फनून का वो माहिर है, बहुत बड़ा दानिश्वर मुदब्बिर मुफक्किर है, उलूम अक्लिया व नकलिया का माहिर है, लेकिन अगर अल्लाह को अल्लाह नहीं जानता तो खुदा की कसम उससे बड़ा कोई जाहिल नहीं। اور اگر دنیا کی ساری چیزوں کا یقین رکھتا ہے اور اللہ کا یقین دل کے اندر نہیں ہے تو اس سے بڑا کوئی دہریہ نہیں. سب سے بڑا اللہ کو اللہ جاننا اور پھر اس اللہ کو اتنا بولنا جان کر کے کہ اللہ کی ماننی آ جائے اور اللہ کی اپنی ذات اور صفات کے ساتھ اس کا یقین ہمارے دل کے اندر اتر جائے. آج بیسوں سال ہو گئے محنت کرتے کرتے, اللہ ہمیں معاف فرمائے, ہم اللہ کے عوامر کو پورا کیا کرتے, کیا اللہ کے حکموں کو پورا کرتے, کیا نمازوں کا حق ادا کرتے, کیا روزوں کا حق ہم ادا کرتے, کیا حج و زکات کا, کیا عدل و انصاف کا, کیا اخلاق کا, کیا استحضار خداوندی کا, ان کا کیا ہم حق ادا کرتے. آج تک اتنے دنوں کی محنت کے بعد ہمیں اللہ کا نام, جو نام لینے کا حق ہے, اس حق کی ادائیگی کے ساتھ اللہ کا نام لینا بھی ہمیں نہیں آیا. اللہ کا نام لینے کا جو حق ہے وہ اس حق کے ساتھ اللہ کا نام لینا بھی ہمیں نہیں آیا. آج تو ہم اللہ اللہ کہتے گزر ہی جاتے ہیں, ہمارے اوپر کوئی اثر نہیں ہوتا. صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین لفظ اللہ جب بولتے تھے تو کائنات تھرراتا تھی, وجود ان کا تھرراتا تھا. حضرت اکرمہ رضی اللہ تعالی عنہ قرآن پاک ہاتھ میں لے کر کے, ہذا کلام ربی, یہ میرے پروردگار کا حکم ہے, وہ میرے پروردگار کا کلام ہے. اس پروردگار کا جو ساتوں زمین و آسمان کا پالنے والا ہے, جو ساری کائنات کو تنہا اپنی قدرت سے پالنے والا ہے, ہمارے اس پروردگار کا یہ کلام ہے. یہ کہتے کہتے اتنی ہیبت تاری ہوتی تھی کہ حضرت اکرمہ رضی اللہ تعالی عنہ بے ہوش ہو کے گر جایا کرتے لفظ اللہ کے. ایک مرتبہ لفظ اللہ کے ساتھ جب نعرہ بلند کیا تو قلعے کی دیواریں گر گئیں, ہمیں ساکت ہو گئے. اللہ کا نام انہیں لینا آتا تھا, آج تو ہمیں اللہ کا نام لینا بھی نہیں آتا. چیزوں کا نام لیتے ہیں اور ساری چیزیں جتنی بھی دنیا کے اندر ہیں ان کا نام جب لیتے ہیں تو ان کے اندر کے نفع اور نقصان کے دھیان کے ساتھ نام لیتے ہیں کہ اس کے اندر کیا نفع ہے, اس کے اندر کیا نقصان ہے. شیر کا جب نام لیں گے تو موت کے دھیان کے ساتھ, اتنا بڑا درندہ ہے کہ اگر گزر جائیں گے سامنے سے تو پھاڑ کے برابر کر دے گا. تو شیر کا نام لیں گے اس کی زندگیت کے ساتھ, چیتے کا نام لیں گے اس کی زندگیت کے ساتھ, وزیر کا نام لیں گے اس کے اقتدار کے دھیان کے ساتھ, اور کسی تھانے دار کا نام لیں گے تو اس کے لاٹھی اور ڈنڈے کے ساتھ, پھل کا نام لیں گے تو اس کی مٹھاس کے ساتھ, حلوے کا نام لیں گے اس کی مٹھاس کے ساتھ, پانی لیں گے تو پیاس بجھانے کے دھیان کے ساتھ, کھانے کا نام لیں گے تو کھانے سے پیٹ بھرنے کے دھیان کے ساتھ. ہر چیز جو اللہ کا غیر پھیلا ہوا ہے, آج کا انسان ہر چیز کا نام لینا جانتا ہے. آج کا ایمان والا ہر چیز کا نام, اس کے دھیان, اس کے نفع اور نقصان کے ساتھ لینا جانتا ہے. مگر افسوس یہ کہ اللہ کا جب لیتا ہے تو یوں ہی گزر جاتا ہے, دھیان بھی نہیں آتا کہ اللہ اس پوری کائنات کا مالک ہے. تنہا مالک الملک, ساری کائنات کو پیدا کرنے والا اور تنہا اپنی قدرت سے ہر مخلوق کو پالنے والا ایسا پروردگار جب اس کا نام لیتے ہیں تو اس کا احساس بھی نہیں ہوتا کہ وہ کتنی بڑی طاقت اور قوت کا مالک ہے. اللہ کا نام لیتے ہیں تو بغیر دھیان کے لے کے چلے جاتے ہیں. میں یہ عرض کر رہا تھا کہ اللہ کا نام آج تک ہمیں لینا بھی نہیں آیا. ہم اور اللہ کی عبادات, اس کے عوامر کا امتثال, اس کا حق, حق کے ساتھ کیا ہم ادا کرتے, اب تک تو ہم اللہ کا نام لینے والے بھی نہیں بنتے. اور یہ اتنا ہی ہوگا اتنا اس اللہ کی بڑائی اور کبریائی اور قدرت کاملہ کو مخلوق کے سامنے, اللہ کی پیدا کی ہوئی اس بشریت کے سامنے جتنی محنت کریں گے اور جتنی دعوت دیں گے اللہ کی ذات اور صفات کی, بقدر دعوت ہی یہ یقین دل کے اندر اترتا چلا جائے گا. اور پھر بقدر یقین آدمی اللہ کا جب نام لے گا تو بقدر یقین اس نام لینے کے اندر قوت اور طاقت آئے گی. یہ اللہ کا نام اتنا طاقتور ہے کہ ساتوں زمین و آسمان ٹکے ہوئے ہیں اس اللہ کے نام لینے کے اوپر. تو محترم دوست اور بزرگوں بولتے تھے نہیں کتھا যে আল্লাহকে আল্লাহ হিসাবে জানা এটাই হইল সবচেয়ে বড় এলিম, এবং আল্লাহকে আল্লাহ হিসাবে মানা এটাই হইল সবচেয়ে বড় দিন. যে আল্লাহকে আল্লাহ হিসাবে জানতেছে না তো এটাই হইল সবচেয়ে বড় অজ্ঞতা আর মূর্খতা. আর বলেন যে যে আল্লাহকে আল্লাহ হিসাবে মানতেছে না এটাই হইল সবচেয়ে বড় বদ্দিন. তোমার তারাম দোস্তার বুজুর্গ যে আল্লাহকে আল্লাহ হিসাবে জানবে এবং আল্লাহ তালার নামকে নিবার সময় আল্লাহ শব্দ বলবার সময় তার দিলের মধ্যে ওই আল্লাহ তালার ক্ষমতার বিশ্বাস ইয়াকিন এবং ওই আল্লাহ তালার করবার ক্ষমতা আর এটার বিশ্বাস আর লাভ আর লোকসানের মালিক এই আসমান এবং জমিনের প্রতিপালন করার মালিক এই সব কিছু যে আল্লাহ তালা এই কথার বিশ্বাস সহকারে যে এই কথাকে বলবে তার মধ্যে আল্লাহকে আল্লাহ হিসাবে মানবার যোগ্যতাও পয়দা হবে. তো মোহতারাম দোস্তার বুজুর্গ আজকে তো আল্লাহকে আল্লাহ হিসাবে মানবার যোগ্যতা তো অনেক দূরের কথা যে এরকম ভাবে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমের উপরে আমাদের জিন্দগি উঠে নামাজকে নামাজের মতন রোজাকে রোজার মতন এবং এরকম ভাবে হজ্জ জাকাতকে আল্লাহ তালার হুকুম অনুযায়ী এই হজ্জ জাকাতকে আদায় করার জন্য যে হক রয়ে গেছে আল্লাহ তালার এক একটা হুকুমকে হক আদায় করে যে এরকম ভাবে পুরা করবার যোগ্যতা তো অনেক দূরের কথা. আল্লাহ তালাকে আল্লাহ তালার দেওয়া হুকুম হিসাবে আল্লাহ তালাকে মেনে চলা, আল্লাহ যে হুকুম করতেছেন যে যে জাত বড় এবং বড়াই সহকারে যে হুকুম করতেছেন এইটাকে আমলে নিয়ে আসা এবং এটার উপরে নিজের জিন্দগিকে উঠানো এটা তো অনেক দূরের কথা. আল্লাহকে আল্লাহ হিসাবে বলা এবং বলবার যে যোগ্যতাটুকু এটাই তো আজকে আমাদের মধ্যে পয়দা হয়নি. তো বলেন যে আল্লাহকে আল্লাহ হিসাবে জানা এর উপরে ইয়াকিন করা এবং এর উপরে নিজের জিন্দগিকে উঠানো মেনে চলা এটা তো অনেক দূরের কথা. শুধু জবানের মধ্যে ওই আল্লাহকে আল্লাহ হিসাবে বলবার যে যোগ্যতাটুকু এই অনুভূতিটুকুও তো আমাদের মধ্যে ওই শব্দকে উল্লেখ করবার সময় আল্লাহ শব্দকে উল্লেখ করবার সময় আমাদের ভিতরে পয়দা হয় না. মোহতারাম দোস্ত আর বুজুর্গ সাহাবায়ে কেরামের মধ্যে তো ওই জজবা ছিল, যখন ওনারা আল্লাহকে ডাকতেন তো আল্লাহকে আল্লাহ বলতেন যখন তো তখন তাদের দিলের মধ্যে ওই অনুভূতি পয়দা হয়, দিলের মধ্যে ওই অনুভূতি আসতো ওনাদের দিলের মধ্যে. হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কালামকে হাতে নিয়ে কথা বলতেন যে হাযা কালামু রব্বি, এটা আমার প্রভুর কালাম. এই কথা বলতেন আর বলেন যে বলতে বলতে এই কথা বলতে বলতে এরকম অবস্থা ওনার হইত যে উনি কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, কানতে কানতে বেহুশ হয়ে যেতেন. আর বলেন যে শুধু তাই নয়, আল্লাহ তালার কথাকে তো এরকম ভাবে বলতেন সাহাবারা যে ওনাদের এই আল্লাহ শব্দ বলার দ্বারা মোহতারাম দোস্তার বুজুর্গ জমিনের মধ্যে কম্পন আইসে যেত. আল্লাহ শব্দ উল্লেখ করতেন তো বলে যে এরকম ভাবে যে এরকম ভাবে রাজপ্রাসাদ এবং কিল্লা যে দুর্গের দেওয়াল ফেটে যাচ্ছে এবং ভেঙে পড়ত. মোহতারাম দোস্তার বুজুর্গ ওনাদের এই আল্লাহ শব্দ করে যে এরকম ভাবে এরকম আসর হইত, যে এরকম বিভিন্ন মখলুকাতের উপরে এরকম আসর হইত যে ওনার আল্লাহ শব্দ বলার উপরে অন্যের ভয়ের কারণে ওনাদের এই শব্দ বলার মধ্যে এতটুকু আসর হইত যে গর্ব খালাস হয়ে যেত. মোহতারাম দোস্তার বুজুর্গ এরকম আল্লাহ বলার তাকত ওনাদের জবানের মধ্যে ছিল, যেহেতু দিলের মধ্যে আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে জায়গা দিছিলেন, ওই ইয়াকিনকে দিলের মধ্যে জমাইছিলেন, ওই বিশ্বাসকে দিলের মধ্যে স্থাপন করছিলেন, যার কারণে ওনাদের এই আল্লাহ বলার সময় এই অনুভূতি এবং প্রভাব নিজের মধ্যে ওই অনুভূতি পরিস্ফুটিত হইত এবং এই প্রভাব অন্যের মধ্যে প্রকাশ পাইত. মোহতারাম দোস্তার বুজুর্গ আজকে তো আল্লাহকে ওইভাবে বলবারও অনুভূতি আমাদের মধ্যে আসে না, আর মোহতারাম দোস্তার বুজুর্গ ওইভাবে প্রকাশ করবারও যোগ্যতা আমাদের মধ্যে নাই. এর বড় কারণ হইল মোহতারাম দোস্তার বুজুর্গ, এর সবচেয়ে বড় কারণ হইল যে দুনিয়াতে আমরা যত শব্দ বলি যত শব্দ আমরা দুনিয়াতে জবানে উল্লেখ করি, এই শব্দগুলো বলবার সময় এই শব্দের লাভ এবং এই শব্দের লোকসান, এই শব্দের যে শব্দটা উল্লেখ করতেছি এটার মধ্যে কি লাভ আছে আর এই শব্দের মধ্যে কি নোকসান আছে, এই জিনিসকে সামনে রেখে ওই শব্দগুলোকে আমরা উল্লেখ করি। কিন্তু মহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ শব্দ উল্লেখ করবার সময়, আল্লাহ বলবার সময় আমাদের দিলের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে ওই জিনিস আসে না যে লাভ এবং লোকসানের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই দুনিয়ার সব কিছু সারা আল্লাহ তাআলা লাভের ব্যবস্থা করাই দিতে পারেন, এই দুনিয়ার সব কিছু সারা আল্লাহ তাআলা লোকসানের ব্যবস্থা করাই দিতে পারেন। তো মহতারাম দোস্ত আর বুজুর্গ, এক ব্যক্তি জবানে উল্লেখ করতেছে বাঘ, এই বাঘটা যখন সে উল্লেখ করে শুধু এইভাবে এই শব্দটা তার মৌখিক ভাবে এই শব্দটা তার উপর দিয়ে গুজরায় যায় না, জবানে উল্লেখ করছে বাঘ, তো সাথে সাথে এই বাঘ যে একটা মানুষকে ধরে ছিঁড়ে ফেলে ছাইরা ফেলে এবং তার জান শেষ করে ফেলে, এই সমস্ত ভয়ানক অবস্থাগুলো সামনে রেখেছে এই বাঘ শব্দটাকে জবানে উল্লেখ করতে, অথবা এই বাঘ শব্দটা জবানে উল্লেখ করার সময় এই সমস্ত ভয়ানক দৃশ্যগুলো তার সামনে হাজির হয়ে যেতেছে। একজনে উল্লেখ করছে যে এরকম ভাবে নেকড়ে বাঘ, তো বলেন যে এই নেকড়ে বাঘের যে হিংস্রতা এবং এই নেকড়ে বাঘের যতটুকু খারাপই এই সব কিছু তার সামনে উল্লেখ হয়ে যেতে, এই সব কিছু আপতে আপ তার সামনে চলে আসতেছে। মহতারাম দোস্ত আর বুজুর্গ উল্লেখ করছে যে এরকম ভাবে সোনা, তো এর মধ্যে যা ফায়দা আছে এই সব ফায়দা সহকারে তার সামনে প্রকাশ পাইতেছে। আর বলে যে এরকম ভাবে উল্লেখ করছে যে মাল, তো এই মাল দিয়ে প্রয়োজন হওয়ার তার সব জিনিস সামনে আসতেছে। উল্লেখ করছে যে একজন ওয়াজির, বড় মন্ত্রী, তো এই মন্ত্রীর দ্বারা কি ফায়দা হয় এটা সহকারে তার সামনে আসতেছে। আর বলেন যে ওই যে থানার দারোগা, তো বলেন যে দারোগা যখনই উল্লেখ করে তো ওই ডান্ডা সহকারে এই দারোগা তার সামনে প্রকাশ পাইতেছে, তার জেহেনের মধ্যে তার দিল দিমাগের মধ্যে এই জিনিস হাজির হয়ে যেতেছে। আর বলেন যে জবানে উল্লেখ করছে পানি, তো পিয়াস বুঝানো, পিপাসা নিবারণ করার এই চিত্র তার দিলের মধ্যে, দিল দিমাগের মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠতেছে। মহতারাম দোস্ত আর বুজুর্গ, খাবারের কথা তার জবানে চলতেছে কিন্তু তার দিল দিমাগের মধ্যে এর মাধ্যমে ক্ষুধা নিবারণ হওয়ার সমস্ত চিত্র পরিস্ফুটিত হয়ে উঠতেছে। মহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়াবী লাইনের এক এক শব্দ মানুষ যখন উল্লেখ করে তো এই শব্দের নফা নোকসান, লাভ এবং ক্ষতি এই সব কিছু তার সামনে যে এরকম ভাবে দিবালকের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। কিন্তু মহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন আল্লাহ শব্দ এক বান্দা উল্লেখ করে তো এই আল্লাহ তাআলা যেই পরিমাণ ক্ষমতার অধিকারী, যেই পরিমাণ কুদরতের অধিকারী, আসমান এবং জমিনের মধ্যে বানানেওয়ালা এবং পরিচালনা করনেওয়ালা, আসমান এবং জমিনকে বানানেওয়ালা এবং পরিচালনা করনেওয়ালা এবং প্রতিপালন করনেওয়ালা হলেন একমাত্র আল্লাহ তাআলা। মহতারাম দোস্ত আর বুজুর্গ, পালনেওয়ালা হিসাবে, পয়দা করনেওয়ালা হিসাবে এই সব কিছুই একমাত্র হইলেন আল্লাহ। তো আমরা উল্লেখ করি তো নফা নোকসান, লাভ এবং ক্ষতির এই দিক দিয়া আল্লাহ তাআলার ওই বড়াই আর বরত্ব আমাদের দিল দিমাগের মধ্যে পরিস্ফুটিত হয় না। তো এই জন্য বলে যেই দিন এই আল্লাহ বলা আমাদের এসে যাবে, এই আল্লাহ বলার সময় ওই চিত্র আমাদের মধ্যে আসবে, ওই ইয়াকিন আমাদের মধ্যে পয়দা হবে, আল্লাহকে আল্লাহ হিসাবে জানবো এবং এর বিশ্বাস দিলের মধ্যে পয়দা করব। মহতারাম দোস্ত আর বুজুর্গ, আর এই দাওয়াতের মাধ্যমে আল্লাহকে আল্লাহ হিসাবে বলবার যোগ্যতা আসার মাধ্যমে যখন আল্লাহকে মেনে চলতে পারবো ওই দিন মহতারাম দোস্ত আর বুজুর্গ, একদিকে যেরকম ইমানের উপরে উঠতে পারবো আর একদিকে সেরকম দিনের উপরে চলতে পারবো। এই দাওয়াতের মেহনতের মাধ্যমে, এই আল্লাহ তাআলার দাওয়াতের মাধ্যমেই আমার মধ্যে আল্লাহকে মানবার যোগ্যতা সেই দিন প্রকাশ পেয়ে যাবে, আল্লাহকে মানবার যোগ্যতা। দোস্ত আর বুজুর্গ, বল পারো ইস ইমান কে উপর ইতনি মেহনত করনি হ্যায়, ইতনি মেহনত করনি হ্যায় कि मखलूक के अंदर का नफा और नुकसान, मखलूक की तमाम तर हाजतें और जरूरियात, पैदा होने से लेकर के मौत तक की हर हरकत और सुकून अल्लाह के अम्र से होती हुई नजर आने लगे। कि इस कायनात के अंदर मखलूक से, चरिंदों परिंदों से, दरिया जंगल से, समंदरों से, पहाड़ों से, जमीन के जलजलों से जो कुछ भी नजर आ रहा है, ये नजर तो यहां आ रहा है मगर करने वाली जात अल्लाह की है। सब अल्लाह की फायले हकीकी इस कायनात के अंदर अगर कोई है तो सिर्फ और सिर्फ अल्लाह की जात है। ये یہ سب کے سب اللہ کے امر کے تابع ہیں. مخلوق کی چاہے وہ مخلوق چرندوں پرندوں کی شکل میں ہو, آسمان و زمین چاند سورج ستاروں کی شکل میں ہو, ملائکہ علیہ الصلوۃ والسلام کی شکل, انسانوں کی شکل میں ہو, ظالم ہو مظلوم ہو, حاکم ہو محکوم ہو, بادشاہ ہو کہ رعایا ہو, جتنی بھی مخلوق ہے تمام پر مخلوقات الہیہ کی گردنیں ہر لمحہ اللہ کے قبضے قدرت کے اندر ہے. ان مخلوق سے وہ نہیں ہوگا جو یہ چاہیں گے, بلکہ ان ساری مخلوق سے وہ ہوگا جو اللہ چاہے گا. اللہ کے قبضے قدرت سے ساری کی ساری چیزیں اسی کے ہاتھ میں, موت و حیات, عزت و ذلت, کامیابی اور ناکامی سب اسی کے ہاتھ میں. یہ یقین ایسا پیدا ہو جائے, ایسا بن جائے کہ ہماری کسی بھی حاجت کے وقت میں جب ہمارے سامنے کوئی مسئلہ آئے, موت کا ہو, حیات کا ہو, عزت کا ہو, ذلت کا ہو, بھوک کا ہو, پیاس کا ہو, چھوٹے سے چھوٹی چیز جب کبھی ہمارے سامنے کوئی مسئلہ آئے تو براہ راست ہماری نظر اٹھے تو اللہ کی طرف اٹھے. اگر ہماری نظر ہماری حاجات کے اندر اللہ کی طرف اٹھتی ہے تو یہ توحید خالص ہے اور ایمان کامل ہے. اور اگر ہماری نظر اپنی حاجات کے وقت میں مخلوق کی طرف اٹھتی ہے تو یہ شرک ہے. شرک اسی کا نام ہے کہ اللہ کے غیر کی طرف دیکھنا. آج یہ تو جیسے ایک بچہ ہوتا ہے, ایک چھوٹا بچہ معصوم تھا, اپنی ہر ضرورت کے وقت میں اپنی ماں کو دیکھتا ہے, اس کا یقین اپنی ماں کے ساتھ ایسا جڑا ہوا ہے کہ ہمارا ہر مسئلہ ماں کے ہاتھ میں ہے. بھوک لگی ماں کے پاس آیا, پیاس لگی ماں کے پاس آیا, پیسے لینے ہوئے ماں کے پاس آیا, اپنی ہر ضرورت جو بھی ضرورت آئی سیدھا ماں کے پاس آیا اور ماں سے آ کے مانگا. باپ موجود, بھائی موجود, بہنیں موجود, سب سگے ہیں, لیکن کسی کے پاس نہیں جاتا. یہاں تک کہ حتی لا یاتی فی قلبہ وسوسہ الی غیر امہ, یہاں تک کہ اس کے دل کے اندر اپنی ماں کے علاوہ کسی دوسرے کا خیال بھی نہیں آتا. ایسا یقین اپنی ماں کے اوپر. دوستو اور بزرگو, یہ یقین جو اس بچے کا اپنی ماں کے ساتھ ہے, جس کی بنا پر ماں اس کی ساری ضرورتیں پوری کرتی ہیں, یہ یقین جو اس بچے کا اپنی ماں کے ہاتھ ہے, جس دن یہ یقین ہمیں ہمارے اللہ کے بارے میں پیدا ہو جائے گا, خدا پاک کی قسم اس دن ہم اس کائنات کے اندر صرف اور صرف اللہ کے محتاج ہوں گے, اور کائنات ساری کی ساری ہماری محتاج ہوں. دائی اس دنیا کے اندر ایمان کا کلمہ پڑھنے والا اور ایمان کی دعوت دینے والا اپنے مسائل میں, اپنی حاجات میں, اپنی ضروریات میں, اپنی موت و حیات میں اگر اللہ کے غیر کی طرف دیکھتا ہے تو خدا کی قسم اس سے بڑی دعوت کی اور اس سے بڑی ایمان کی کوئی توہین نہیں ہو سکتی. اور آج اس کے اندر ہم اتر آئے تو سب سے بڑی محنت یہ کرنی ہے کہ اللہ کے ہر غیر کا تاثر ہمارے دل کے اندر سے نکل جائے. تو محترم دوست بزرگوں بولتے ہیں جے رقم بھاوے دنیا کے جو مخلوقات آتے سے چھوٹ ہوک اور بڑ ہوک جے رقم بھاوے چتوشپ جنتو ہوک اتبا یہ رقم بھاوے جڑ پدارت ہوک اتبا زمین ہوک اور آسمان ہوک یہ سمست کچھ مدد جا حرکت ہوتے سے زمین زلزلہ جی آستے سے بھومکمپ جی ہوتے سے بولیں جی زمین مدد جا کچھ پرکاش پائتے سے نظرے تو دیکھا جائے سے یہ مخلوقات گلر مادمے ہوتے سے এই মুখলুকাত গুলো করতেছে এই কৃষ্ণ জীবের মধ্যে থেকে এটা প্রকাশ পাইতেছে. কিন্তু বলেন যে ফাইলে হাকিকি একমাত্র প্রকৃত কর্তা ধর্তা প্রকৃত করণেওয়ালি জাত হইলেন আল্লাহ তাআলা. তো বলেন যে আল্লাহ তাআলার হুকুমের কারণে এরা অবশিষ্ট আছে, আর আল্লাহ তাআলার হুকুমের কারণে এদের অস্তিত্ব হইছে, আর আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে এদেরকে বিদায় নিতে হবে. তো এই দুনিয়ার সমস্ত মখলুকাত যে এরকম ভাবে চতুষ্প জন্তু আর এরকম ভাবে জড় পদার্থ সমুদ্রের মধ্যে যারা বিচরণ করতেছে, ভূপৃষ্ঠে যারা বিচরণ করতেছে, পাহাড় আর জঙ্গলে যারা বিচরণ করতেছে, আসমানে যারা বিচরণ করতেছে, আর বলেন যে জমিনের নিচে আসমানের উপরে যারা বিচরণ করতেছে, বলেন যে আল্লাহ ছাড়া এই সব কিছু যা কিছু আমরা দেখতেছি বস্তুর লাইনে, ব্যক্তির লাইনে, অবস্থার লাইনে, এই সব কিছু হইল আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ. যেরকম ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ, আর বলে যে এরকম ভাবে বস্তু আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ, তাদের অবশিষ্ট থাকার ব্যাপারে, তাদের বাকি থাকার ব্যাপারে, তাদের প্রতিপালিত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার মুহতাজ বলেন যে ঠিক এরকম এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমের উপরে নফা এবং নুকসান, লাভ এবং ক্ষতিকে প্রকাশ করতেছে। এগুলোর মাধ্যমে প্রকাশ যদিও হওয়া দেখা যাইতেছে, কিন্তু করণেওয়ালি জাত হইলেন একমাত্র আল্লাহ তাআলা। তো বলে যে এই সব অবস্থাগুলো আল্লাহ তাআলার হুকুমের অধীন, আল্লাহ তাআলা এই অবস্থার মধ্যে পরিবর্তন আনতেছেন, আল্লাহ তাআলা এই অবস্থাকে পরিবর্তন করতেছেন, এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে হয়েছে। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে জমিনের মধ্যে যত হালাত আসতেছে, একটা মানুষের জীবনের মধ্যে কামিয়াবির অবস্থা আছে, নাকামির অবস্থা আছে, একটা মানুষের জীবনের মধ্যে সুখের অবস্থা আছে, দুঃখের অবস্থা আছে, বলে যে যত লাইনের অবস্থা আছে জমিনের মধ্যে, যে যে অবস্থার মধ্যে বিচরণ করতেছে, চাহে সে জালেমের জালেম হিসাবে হোক, চাহে সে মজলুম হিসাবে হোক, চাহে সে আবুল সাহের উপরে হোক, চাহে সে এরকম ভাবে নিজের স্বেচ্ছাচারিতার উপরে হোক, যেভাবেই সে জিন্দগি যাপন করুক না কেন, প্রত্যেকের গর্দান আল্লাহ পাকের কুদরতি কব্জার মধ্যে রয়ে গেছে, প্রত্যেকের গর্দান আল্লাহ পাকের কুদরতি কব্জার মধ্যে রয়ে গেছে, এবং আল্লাহ তাআলা এই সব কিছুর মধ্যে পরিবর্তন আনতেছে, এবং যা কিছু হইতেছে আল্লাহ পাকের হুকুমে হইতেছে, আল্লাহ তাআলা নিজের কুদরতের মাধ্যমে এই সব কিছুকে করতেছে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ইয়াকিন দিলের মধ্যে আসবার জন্যই এর দাওয়াত চালাইতে হবে, এর কথা বলতে হবে, কারণ হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ইয়াকিনের দাওয়াত যত চলবে তত বেশি দিলের মধ্যে ওই ইয়াকিন পয়দা হবে যে আল্লাহ ছাড়া আর যত সেকেল দেখতেছি, ব্যক্তি বস্তু অবস্থা এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমের মুক্তাজ, অবশিষ্ট থাকার ব্যাপারে, নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকার ব্যাপারে, নির্দিষ্ট সময়ত্ব থাকার ব্যাপারে, বলে যে এই সব কিছু আল্লাহ তাআলার হুকুমের মুক্তাজ। আর আল্লাহ তাআলা বলেন যে কখনো কোন বিষয়ে কোন অবস্থাতে কোন কারণে কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা মুক্তাজ হন না, কোন সময় আল্লাহ তাআলা মুখাপেক্ষি হন না। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই বিশ্বাস বান্দার মধ্যে পয়দা হইতে হবে, এই বিশ্বাস বান্দার ভিতরে যখন পয়দা হবে তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলা যা কিছু হুকুম দিতেছেন এই হুকুমের উপরে তখন তার জিন্দেগিকে উঠানো সহজ হবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে আজকে তো ওই ইয়াকিন আমাদের মধ্যে পয়দা করতে হবে, যে ইয়াকিন একটা ছোট বাচ্চা, ছোট একটা বাচ্চার দিলের মধ্যে তার মায়ের ব্যাপারে যে ইয়াকিন তার দিলের মধ্যে থাকে, ওই ইয়াকিন আজকে আমাদের দিলের মধ্যে পয়দা করাইতে হবে। তো বলেন যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই যে একটা বাচ্চার দিলের মধ্যে কি ইয়াকিন থাকে, ওই যে বাচ্চার দিলের মধ্যে তো এই বিশ্বাস থাকে, যখনই কোনো হাজাত হয়, যখনই কোনো প্রয়োজন হয়, যখনই কোনো অসুবিধা হয়, আর যখনই কোনো জিনিসের দিকে তার চাহিদা হয়, এই অবস্থাতে সে মা ছাড়া অন্য কারো দিকে সে মুখাপেক্ষি হয় না। বাপ আছে, ভাই আছে, বোন আছে, সবাই আপন, কিন্তু বলেন যে ঠান্ডা লাগলেও সে মায়ের দিকে আর এরকম ভাবে মুতাওয়াজ্জো হয়, গরম লাগলেও, খানার প্রয়োজন হইলেও, পিপাসার প্রয়োজন হইলেও সর্ব অবস্থায় সে মায়ের দিকে ফিরে। তো উনি বলতেছেন যে যদি একজন মানুষের দিলের মধ্যে মায়ের ব্যাপারে যে ইয়াকিন একটা বাচ্চার দিলের মধ্যে আছে, আজকে আমাদের দিলের মধ্যে যদি আল্লাহ পাকের জাতে আলী সম্পর্কে ওই রকম ইয়াকিন, আল্লাহ পাকের জাতে আলীর সাথে ওই বিশ্বাস আর ইয়াকিন পয়দা হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে আল্লাহ ছাড়া আর কোন মাখলুকাতের দিকে মোহতাজ করবেন না, তখন আমরা শুধুমাত্র এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই মোহতাজ থাকবো, আর অন্য কারো কাছে মোহতাজ হব না। তখন উনি এই জন্য উনি বলতেছেন যে একজন দায়ীর জন্য যে দায়ী হবে, একজন দায়ীর জন্য আল্লাহ ছাড়া আর অন্য কোন দিকে মুখাপেক্ষী হওয়া, মোহতাজ হওয়া, এইটা তাওহীদের ব্যাপারে, তাওহীদের লাইনে এর থেকে বড় আর তাওহীদ, আর এর থেকে বড় আর কোন যে এরকম ভাবে তাওহীদকে, তাওহীদের মধ্যে থেকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মোহতাজ হওয়া, অথবা তাওহীদের দাওয়াতের মধ্যে থেকে আল্লাহ ছাড়া আর অন্য কারো দিকে মোহতাজ আর মুখাপেক্ষী হওয়া, বলেন যে এইটাই একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় বেইজ্জতির কারণ। এর থেকে বড় বেইজ্জতি আর তাওহীদ হইতেই পারে না একজন ইমানদার এবং ইমানের দাওয়াত দেওয়ার জন্য, যে নাকি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার সময় আল্লাহ ছাড়া অন্য কোন দিকে তার দিলের আশা থাকে। বুজুর্গ, ये वो ईमान है जिसके ऊपर अल्लाह रब्बुल इज्जत ने वान तुम आलौन इन कुंतुम मोमिनीन, सही मानों में ईमान खालिस जो हर शिर्क से पाक हो, জিসকে অন্দর আল্লাহকে গের কাজ কই শায়বা তক না হো এসা ঈমান জব আমারে দিল কি গহরাইকে অন্দর জব উতরে উতরেগা ওর উস ঈমানকে তকাজো পর হামারি ইবাদাত আয়েঙ্গি হামারে আমাল আয়েঙ্গে আমরে ইলাহিয়া কা ইন্তেসাল আয়েগা তো এক এক আমল কে উপর ইস ঈমানে খালিস কি বুনিয়াদ পর জিস দিন হামারি দো রাকাত নামাজ ইস ইয়াকিন কে সাথ আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তরিকে কে মুশাবে জিস দিন হামনে সাহাবা জেসি দো রাকাত নামাজ পড়লি ইস ঈমান কে সাথ জেসা রূহ উনকে জেসা সজদা উনকে জেসা কায়াম ও কাদা হর এক কে উপর হুকুম আল্লাহ কি তরফ সে পরবরিশ কা ইয়াকিন মেরা রুকু জিস দিন মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রুকু কে মুশাবে হো জায়েগা উস দিন আল্লাহ মুঝে মেরে রুকু কে উপর পালেঙ্গে আল্লাহ মুঝে সজদে কে উপর পালেঙ্গে আল্লাহ মেরে কায়াম কে উপর পালেঙ্গে ইস ইয়াকিন কি বুনিয়াদ পর দোস্তো ওর বুজুর্গো জিস দিন হামনে দো রাকাত নামাজ পড়লি তো খুদায়ে পাক কি কসম ইন দো রাকাত নামাজ কে উপর সারে ও ফয়সলে হোঙ্গে জো 1400 বরস পহলে সাহাবে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কে জামানে মে হো চুকে হ্যায় ইসলিয়ে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত ওর আপকি রিসালত আপকে জামানে তক নাই বলকি কিয়ামত তক কে লিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে জামানে মে আমাল কি বুনিয়াদ পর ওর দীন কি বুনিয়াদ পর আল্লাহ কি তরফ সে জো নুসরতে ওর মদদে উতরওয়া কে গয়ে হ্যায় ও কিয়ামত তক কে লিয়ে পুরি উম্মত কে ওয়াস্তে হ্যায় সিরফ আপকে জামানে কে লিয়ে নাই হ্যায় জো দো রাকাত পে হুয়া হ্যায় ও কিয়ামত তক কে লিয়ে হোগা জো হজ পে হুয়া হ্যায় জো ঈমানে ইয়াকিন পর হুয়া হ্যায় জো যিক্র পর হুয়া হ্যায় সব কিয়ামত তক কে লিয়ে আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতরওয়া করকে গয়ে তো মোহতরম দোস্ত আর বুজুর্গ বলেন যে এই ইয়াকিন যখন দিলের মধ্যে আসবে যে আল্লাহ তাআলা হইলেন করনে ওয়ালি জাত আল্লাহ তাআলার জাত আর সিফাতের উপরে যখন এই বিশ্বাস এবং ইয়াকিন বান্দার দিলের মধ্যে পয়দা হবে আর সাথে সাথে মোহতরম দোস্ত আর বুজুর্গ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া আর আখিরাতের কামিয়াবি রেখে দিতেন বলেন যে এই ইয়াকিন সহকারে এবং এই তরিকার বিশ্বাস সহকারে যখন নাকি আমরা ওই দুই রাকাত নামাজ পড়ব ওই দুই রাকাত নামাজ দিয়ে আল্লাহ তাআলা ঠিক আমাদেরকে ওইভাবে প্রতিপালন করবেন ওইভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলার মদদ আর নসরত ওইভাবে আমাদের উপরে নাজেল হবে যেভাবে 1400 বছর আগে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের উপরে আল্লাহ তাআলা দুই রাকাত নামাজের উপরে সাহায্য মদদ নাজেল করেছিলেন ওইরকম সাহায্য আর মদদ আল্লাহ তাআলা আজকের দিনও নাজেল করবেন কারণ হইল মোহতরম দোস্ত আর বুজুর্গ যে রিসালাত এবং নবুয়ত আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন এটা শুধু ওনার জামানার জন্য নয় বরং আল্লাহ তাআলা ওনাকে যে রিসালাত এবং নবুয়ত দিতেন এই রিসালাত আর নবুয়ত তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আর বলেন যে এরকম সমস্ত দুনিয়াতে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ তাআলা দিতেন এই জন্য উনি বলছেন যে এই ঈমানের উপরেই একজন মানুষের উন্নতি হবে আল্লাহ তাআলা ফরমাইছেন যে তোমাদের মাথায় দুনিয়াতে উঁচু হবে তোমরাই উঁচু হইতে পারবে যদি তোমরা ঈমানদার হইতে পারো মোহতরম দোস্ত আর বুজুর্গ যেহেতু একজন বান্দা ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যুক্ত হয় বলেন যে ঠিক আল্লাহর খাজানার সাথে সম্পর্ক হইবার জন্য আল্লাহর সাহায্য আর মদদের সাথে সম্পর্ক হইবার জন্য আল্লাহর সাহায্য আর মদদকে নিজের কাছে আনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম হিসাবে নামাজ দিতে আর বলে যে এরকম ভাবে আল্লাহ তাআলার সবচেয়ে যে হুকুমের মধ্যে থেকে সবচেয়ে বড় হুকুম হিসাবে আল্লাহ তাআলা নামাজের হুকুম আমাদের উপরে নাজিল করতেন তো এই জন্য বলে যে ওই নামাজকে তো ওই রকম বানাইতে হবে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে পড়বার জন্য হুকুম দিতেন ওযু ওইরকম হইতে হবে যেরকম হুজুর দেখাইতেন কিয়াম ওইরকম হইতে হবে যেরকম আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবার জন্য হুকুম দিতেন আর বলেন যে রুকু ওইরকম হইতে হবে যেরকম আল্লাহ তাআলার হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করে দেখাই দিতেন আর বলেন যে সেজদা ওইরকম হইতে হবে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেন তো বলেন যে যদি আমাদের দিলের ইয়াকিনকে আমরা সহি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে শুধু নামাজের আমল নয় অন্যান্য সমস্ত আমলগুলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে আমাদের হইতে থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর আমাদের হইতে থাকবে তখন আল্লাহ তাআলা পুরো আমলটা শুধু নয় ওই আমলের এক একটা অংশের উপরে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত প্রয়োজনকে পুরা করবেন এবং আমাদের জিন্দেগির প্রতিপালনের ব্যবস্থা করে দিবেন। উনি বলেন যে হুজুর ওয়ালি ওই রুকু হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে যে রুকুটা হবে ওই রুকু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পালবেন, হুজুরের অনুকরণে সেজদা হবে ওই সেজদা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পালবেন, কাদা এবং কেয়াম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম অনুসরণে হবে সেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিপালন করবেন। এই জন্য মহতরাম দোস্ত আর বুজুর্গ, দিলের ওই ইয়াকিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণ এবং আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, বলেন যে জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে হজের মধ্যে জাকাতের মধ্যে রোজার মধ্যে জিন্দগির প্রত্যেক ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা আমল যখন হুজুরের তরিকার উপরে হইতে থাকবে তখন মহতরাম তার বুজুর্গ আল্লাহ তাআলা ওই সাহায্য ওই মদত ওই নুসরত আবার নাজেল করবেন আজকের দিনে এবং কেয়ামত পর্যন্ত যেই সাহায্য মদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানতে এবং সাহাবায়ে কেরামের জামানতে আল্লাহ তাআলা নাযিল করছেন। এজন্য বলেন যে হুজুরের উপরে যে হুকুম আসছে এটা যেরকম কেয়ামত পর্যন্ত হুজুরের উপরে যতটুকু যতগুলো আল্লাহর মদত এবং সাহায্য নাযিল হইছে এটাও কেয়ামত পর্যন্ত মানুষের জন্য বহুত বড় একটা দৃষ্টান্ত এবং সবক। মহতরাম দোস্ত আর বুজুর্গ, কেয়ামত পর্যন্ত ওই সাহায্য ওই মদত ওই বরকতের ওয়াদা রয়ে গেছে যখন হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার অনুসরণ হবে সহিহ ইয়াকিনের সাথে। তো কেয়ামত পর্যন্ত হুকুমও পুরা হবে হুজুরের তরিকার সাথে আর সাহায্য আসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জামানাতে যে সাহায্য নাযিল হয়েছিল ওই সাহায্য কেয়ামত পর্যন্ত আসবে। আপ দোস্ত আর বুজুর্গ, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে উনকো ইস ঈমান কে হাসিল করনে কে লিয়ে ওর ইয়ে ঈমান উনকে দিল কে আন্দর জমে ওর পুখতা হো উসকে লিয়ে আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবা সে দো রুখো পে মেহনত করাই হে। এক মেহনত তো ও থি জো মক্কা মুকাররমা কে আন্দর থি, ও তো কুরবানিও ওর শদায়েদ ওর মশক্কত কি মেহনত কি জিসকে আন্দর ডালা গয়া ওর ও জমানা থা ঈমান কে বননে কা। ইসলিয়ে কি আল ঈমান ইয়াতাগাজ্জা বিল মাসাইব ওয়াল মাশাক্কা, ঈমান তো মুসিবতো মে পলা বড়া করতা হে লেকিন উস মেহনত সে ঐসা ঈমান বনা ঐসা ঈমান বনা কি আল্লাহ কা হর গায়ব দিল কে আন্দর সে নিকল গয়া। 360 কা ইয়াকিন রাখনে ওয়ালে জেবো মে আলাহিদা দুকানো পে আলাহিদা ঘরো মে আলাহিদা বেশুমার, লেকিন উন সব কা ইতনা মেহনত করাই ইতনি মেহনত করাই 13 সাল তক কি উন সব কা ইয়াকিন দিল কে আন্দর সে নিকল গয়া। ফারুক আদম রাজি আল্লাহ তাআলা আনহু তওয়াব কর রহে হ্যায় বাইতুল্লাহ কা, হজরত আসওয়াদ কো বোসা দিয়া, বোসা দেনে কে বাদ ফরমানে লগে কি হে হজরত আসওয়াদ মে জানতা হু কি তু সিরফ এক পত্থর হে না তেরে মে নফা হে না তেরে মে নুকসান হে, তুঝে বোসা ইসলিয়ে নহীঁ দে রাহা কি তেরে আন্দর নফা নুকসান হে বলকি ইসলিয়ে দে রাহা হু কি আল্লাহ কে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে তুঝে বোসা দিয়া হে, বরনা নফা নুকসান সিরফ আল্লাহ কে হাত। তো 360 কে ইয়াকিন নিকল করকে এক আল্লাহ ওয়াহদাহু লা শরীক কা ইয়াকিন দিল কে আন্দর বনা। আব মদিনে মুনাওয়ারা কে আন্দর তশরীফ লানে কে বাদ আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবা সে জোর খুব মেহনত করাই, এক তো খুরুজ তাকাজো কে উপর আল্লাহ কে রাস্তে মে নিকলনা, কম সে কম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমানে মে তো 6 মহিনে কি তরতিব থি সাল কি, ও তো ফারুক আজম রাদি আল্লাহ তাআলা আনহু কে জমানে মে 4 মহিনে কি তরতিব রহ গই ওর জমানে সে হর মুজাহিদ কো 4 মহিনে কে বাদ আপনে ঘর কে উপর আনা থা। তো এক তো খুরুজ আল্লাহ কে রাস্তে মে নিকলনা, ইস আল্লাহ কে রাস্তে মে নিকল করকে জব হর হাল মে নিকলনা হোতা হে তকাজো পর নিকলনা হোতা হে তো আল্লাহ কে রাস্তে মে নিকল করকে হালাত আয়ে ওর জব হালাত আয়ে তো উন হালাত মে জব আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জে হুয়ে ওর আল্লাহ সে কে সামনে রোয়ে ওর ধোয়ে আল্লাহ কি নুসরতো কো ওর উসকি মদদো কো আপনি আঁখো সে উতরতা হুয়া জব দেখা তো উস মদদ কো আপনি আঁখ সে উতরতা হুয়া দেখনে কে বাদ ইনকা জো ঈমান মক্কে মুকররমা কে আন্দর বনা থা উস ঈমান কে আন্দর ওর ইজাফা হুয়া, জো আব তক জুবান সে বোল রহে থে ও আঁখো সে দেখ রহে হ্যায় তো ইস ঈমান কে আন্দর ইজাফা হুয়া। গজওয়ে বদর কে আন্দর অচানক এক হাল আয়া থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবা সে পুছা বলো ক্যা রায়ে মুহাজির খড়ে হুয়ে এ আল্লাহ কে রাসূল আপকা হুকম হমসে মশওয়ারা নেই আপ হুকম দিজিয়ে বৈঠ যাও দোবারা ফির পুছা তো ক্যা রায়ে ফির মুহাজির খড়ে হুয়ে উনকো ভি বিঠা দিয়া আব আনসার সমঝে কি শায়দ ইয়ে সওয়াল হমসে কিয়া জা রাহা হ্যায় রাইসে আনসার খড়ে হুয়ে এ আল্লাহ কে রাসূল শায়দ ইয়ে সওয়াল হমসে কিয়া জা রাহা হ্যায় হ্যাঁ আনসারে মদিনা তুম বতাও তুমনে বৈত কে ওয়াক্ত কুছ ওয়াদে কিয়ে থে কি হাম আপকি হিফাজত কুমারী বচ্চিয়ো কি তরিকে সে করেঙ্গে আপনি জান আপনা মাল আপনি ইজ্জত ও আবরু কে জরিয়ে সে আপকে ও আপকে দীন কে লিয়ে কুরবানিয়া দেঙ্গে তুম বতাও তো উনহোনে কাহা হে আল্লাহ কে রাসূল জিস দিন হমনে আপকে হাথ মে আপনে হাথ দিয়া থা উস দিন সিরফ হাথ হি নাহি দিয়া থা বলকি আপনি জানে আপনে জজবাত আপনে খোয়াইশাত আপনে ইস্তেদাদ আপনি সলাহিয়তে আপনা মাল আপনা জো কুছ হামারে পাস হে সব কুছ হামনে আপকে হেওয়ালে কিয়া থা এ আল্লাহ কে রাসূল হাম আপনে আহদ পর কায়েম হে আপ তো ফয়সলা কিজিয়ে আপ হামকো হুকম দিজিয়ে কহিয়ে তো হাম পাহাড়ো সে ছলাঙ্গ লাগায়ে কহিয়ে তো দান দরিয়াও মে ওর সমন্দরো মে ছলাঙ্গ লাগায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে চেহারে আনোয়ার কো বশারত বশাশত আ গই আপকা চেহারা চমকনে লাগা ওর ফরমায়া চলো মুকাবলা হোগা উসকে বাদ ফির সব গে লেকিন ও বক্ত ও থা কে কহা 313 ও কহা ও হাজারম কে তেদাদ মে কহা ইয়ে নিয়ত থে ও মুসল্লা লেকিন দোস্তো আসবাব কা আসবাব সে জব মুকাবলা হোতা হে তো জিসকে পাস আসবাব জিয়াদা হে ও কামিয়াব হোতা হে লেকিন জব ইস কায়নাত মে রুয়ে জমিন কে উপর জব আসবাব কা ঈমান সে মুকাবলা হোতা হে তো খুদা কি কসম ঈমান গালিব আতা হে اللہ ایمان کو غالب کرتے ہیں تو یہاں اسباب کا اسباب سے مقابلہ نہیں بلکہ اسباب کا ایمان سے مقابلہ تھا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم حدیث کے اندر اے اللہ تو نے مجھ سے وعدہ کیا تھا آج تیرے وعدے کو وفا کرنے کا دن ہے تو اپنا وعدہ پورا فرما دے اللہم ان تہلک ہذہ الاصابہ یہ نبی آخر الزمان کا مقام ہے کہ وہ اللہ کا حبیب ہی کہہ سکتا ہے کسی نبی کی یہ مجال نہیں ہے کہ اللہم ان تہلک ہذہ الاصابہ کوئی دوسرا نبی کہہ سکے اس کا یہ مقام و منصب نہیں ہے پہرہ دے رہے تھے صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ جب آپ کی زبان سے یہ لفظ نکلا اللہم ان تہلک ہذہ الاصابہ دوڑ کر کے اندر آ گئے چادر سرک رہی تھی ان کو ٹھیک کیا اے اللہ کے نبی بس کیجئے بس کیجئے اب اس سے آگے کچھ نہ کہیے اللہ آپ کی محنت کو ضائع نہیں کرے گا ہم سب موجود اپنی جانیں قربان کرنے کو تیار ہیں آپ بس کیجیے اس سے آگے کچھ نہ کہیے سر مبارک اٹھایا زمین تر تھی آنسوؤں سے داڑھی تر تھی جب سر اٹھایا تو دیکھا جبرائیل کھڑے ہوئے ہیں فوجی لباس کے اندر کے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم اللہ نے 5000 فرشتوں کے ذریعے سے آپ کی مدد کا فیصلہ کر دیا ہے اب یہ 5000 اب یہ حال جب صحابہ نے دیکھا کہ ایک حال آیا قصبہ پرسی کا حال کوئی مدد کرنے والا نہیں صرف اللہ ہے اور اللہ کا رسول صلی اللہ علیہ وسلم ہے اور اللہ کے اور اس کے رسول کی اطاعت کرنے والے ہیں کوئی سہارا نہیں ایسے وقت میں جب اپنی آنکھوں سے ملائکہ کا نزول دیکھا تو بتاؤ ایمان بڑھا کہ نہیں بڑھا ایمان میں اضافہ ہوا کہ نہیں ہوا صحابہ نے فرشتوں کے گھوڑوں کے ہنہنانے کی آواز سنی بعض صحابہ نے تو فرشتوں کو دیکھا بھی ہے باندھ کے حضرت عباس کو جب باندھ کے لایا تو کہا اس نے نہیں باندھا ہے یہ تو 1.5 فٹ کا آدمی کیا باندھے گا وہ تو کوئی دوسرا تھا جس نے ہمیں باندھا ہے یعنی ملائکہ جب یہ ملائکہ کے ذریعے سے اللہ کی مدد دیکھی تو اب ان کے ایمان کے اندر اضافہ ہوا تو خروج کے ذریعے سے جو 4 مہینے اللہ کا خروج اللہ کے دین کے تقاضوں کے اوپر خروج تھا ہر حال میں جب نکلتے تھے حالات آتے تھے ان حالات میں اللہ کی طرف رجوع کرتے تھے اللہ مددیں حاصل نازل ہوتی تھی تو اللہ کے اوپر ایمان بڑھتا تھا اور یقین یہ بنتا تھا کہ اس کائنات میں ہماری تمام تر حاجات اللہ کے ہاتھ میں ہے ہم اللہ کے علاوہ کسی دوسرے کے محتاج نہیں ہیں اللہ ہمارے ساتھ اس کے خزانے ہمارے ساتھ اس کی قوت اور طاقت ہمارے ساتھ اس کا جلال اور جبروت ہمارے ساتھ اس আল্লাহ কি পুরি কায়নাত কি তাকত হমারি পুশ কে উপর ওর আল্লাহ কি তাকত হমারে সাথ তো ফির হমে কিসি দূসরে কি তরফ ঝাঁকনে কি জরুরত নেই হে ঈমান মে আব ইজাফা হো রাহা হে আল্লাহ কে দীন কে তাকাজো কে উপর হর হাল মে খুরুজ কে জরিয়ে সে জো খুরুজ ফারুক আজম রাদি আল্লাহ তাআলা আনহু কে জামানে সে চার মহিনে কা হো গয়া থা উসকে আন্দর আল্লাহ কি মদদে দেখতে তো মোহতরম দোস্ত আর বুজুর্গো বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খালেস ইয়াকিন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে বসাইবার জন্য একদিকে ওনাদের দ্বারা দাওয়াতের মেহনত করায় নিয়েছেন আর মক্কা মুকাদামার মধ্যে থাকা অবস্থায় যে এরকম খালেস তৌহিদের দাওয়াত চলতেছিল আর এরকম ভাবে যেখানে মূর্তি পূজকদের পরিবেশ এবং যেখানে ইমানের বিপরীত পরিবেশ এই পরিবেশের মধ্যেও ওনারা কষ্ট মুজাহাদা এবং কোরবানির মাধ্যমে ইমানের দাওয়াত দিতেছিলেন এরকম মূর্তির পরিবেশ ছিল যে বাইতুল্লার মধ্যে 360টা মূর্তি ঢুকায় রাখ আর বলেন যে পকেটের মধ্যে মূর্তি ভিন্ন আর বলেন যে এরকম ঘরের মধ্যে মূর্তি ভিন্ন দোকানের মধ্যে মূর্তি ভিন্ন এক একটা মূর্তি মূর্তি এক এক জায়গার মধ্যে এবং ওই জায়গার মধ্যে লাভ এবং লোকসানের মালিক তারা ওই মূর্তিগুলোকে মনে করতেছে এবং তাদের ইবাদত করে তাদের জিন্দেগি কাটতেছে তো বলেন যে এরকম অবস্থাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খালেস তৌহিদের দাওয়াত নিয়ে আসছেন আর বলেন যে এরকম ভাবে ওই এক আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত শুরু করতেন আর সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে ঈমানকে কবুল করা শুরু করতেন তো মোহতরম দোস্ত আর বুজুর্গ ঈমান কবুল করার পরে ওনাদের উপরে মক্কা মুকাররমায় থাকা অবস্থায় যে কষ্ট এবং কুরবানি মুজাহাদা এবং দিল্লত ওনাদের উপরে আসছে তো মোহতরম দোস্ত আর বুজুর্গ এইটার মাধ্যমেই ওনাদের দিলের মধ্যে ঈমান জমছে এই জন্য বলেন যে ঈমান বলতে ওই মুজাহাদার মধ্যে ওই কষ্টের মধ্যে ওই কোরবানির মধ্যে মনের বিপরীত আর বলেন যে এরকম ভাবে দিলের মধ্যে যত লাইনের চাহিদা পছন্দনীয় চাহিদা বলতে এই বিপরীত যখন একজন মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরতিবের উপরে যখন মেহনত করবে তখন তার দিলের মধ্যে ঈমান বলতে থাকবে মুজাহাদা এবং মুশাক্কাতের মধ্যে ওই ঈমান দিলের মধ্যে বলতে থাকে আর ঈমান দিলের মধ্যে মজবুত হইতে থাকে তো মক্কা মুকাররমার মধ্যে যে এরকম জুলুমের মধ্যে আর কষ্টের মধ্যে পেরেশান নিষ্পেষণের মধ্যে এবং যে সমস্ত লাইনের কষ্ট এবং কুরবানিকে করে সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত ঈমানের লাইনে ধারাবাহিকভাবে মেহনত করে গেছেন ধারাবাহিকভাবে মেহনত করে গেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে আসার পরে এই দুই রোখের মেহনত ওনাদেরকে শিখাইছেন যে ইমান মক্কা শরীফে বলছিল যে ইমান মক্কা শরীফে কুরবানির দ্বারা মুজাহাদার দ্বারা আল্লাহর রাস্তায় কষ্ট মুশাক্কাত উঠানোর দ্বারা জিল্লত এবং পেরেশানিকে বরদাস্ত করার দ্বারা যে ইমান ওনাদের মক্কা মুকাররমার মধ্যে বলছিল মোহতরম দোস্ত আর বুজুর্গ মদিনা মুনাওয়ারাতে আসার পরে আল্লাহ তাআলার হুকুমগুলো যখন নাজেল হওয়া শুরু হইল এবং আল্লাহ তাআলার হুকুমগুলো যখন ওনাদের জিন্দেগির মধ্যে প্রতিপালিত হওয়া শুরু হইল তখন আল্লাহ পাকের সাহায্য আর মদদের খাজানা এবং সাহায্য এবং মদদের খাজানার দরজাকে আল্লাহ তাআলা ওনাদের জন্য খুলে দিলেন আল্লাহ তাআলার সাহায্য মদদ এবং নুসরতের খাজানা ওনাদের জন্য খোলা শুরু হইল মোহতরম দোস্ত আর বুজুর্গ এই জন্য বলেন যে ইমান তো যেরকম কষ্ট আর মুশাক্কাতের মধ্যে বলছিল যে ইমান কষ্ট আর মুশাক্কাতের মধ্যে বলছিল যে ওই ইমান সহকারে হিজরত করার পরে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে আল্লাহ তাআলার যে সাহায্য আর মদদ নাজিল হয়েছিল ওই সাহায্য আর মদদ দেখার পরে মক্কার হাসিল হওয়া ইমানের মধ্যে আরো এজাফা এবং বৃদ্ধি পেয়ে গেল যে ইমান মক্কা মুকাররমাতে কষ্ট কুরবানির মাধ্যমে হাসিল হয়েছিল আল্লাহর হুকুমকে পুরা করবার পরে খোদায় পাকের সাহায্য আর মদত দেখার পরে ওই ইমানের মধ্যে আরো বৃদ্ধি হইতে শুরু হইল ওই ইমান আরো বাড়া শুরু করলো আর ইমানের মধ্যে এত উন্নতি হইল এত উন্নতি হইল যে খোদায় পাকের সমস্ত হুকুমগুলোকে পুরা করা তখন তাদের জন্য সহজ হয়ে গেল মোহতরম দোস্ত আর বুজুর্গ এই জন্য মদিনা মুনাওয়ারাতে আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়ে এই দুই রোকের মেহনত করাই দিতেন এক তো হইল খুরুজের মেহনত আল্লাহর রাস্তায় বের হওয়ার মেহনত এই নকল হরকতের মেহনত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে করাই দিতেন তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তরতিব ছিল হয় মাঠ পর্যন্ত যে এরকম ভাবে ছয় মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় যে এরকম ভাবে চলত ফিরতেন, ওনারা এরকম কুরবানি আর মুশাক্কাত করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি তো এরকম ভাবে এই ছয় মাসের পরিবর্তে চার মাস এরকম ভাবে কমসে কম দরজা হিসাবে চার মাস আল্লাহর রাস্তায় থাকবার বিধান করে দিলেন। তো বলে যে বলতাম দোস্তার বুজুর্গ, ওই যে মক্কা মুকাররমার মধ্যে খালেস ইয়াকিন এবং ইমান যে বলতেছিল, এটা তো ওই দাওয়াতের লাইনের কষ্ট কুরবানি মুজাহাদার উপরে বলতেছিল। আর এরকম খালেস ইমান বলতেছিল ওই কষ্ট কুরবানির উপরে, যে হযরত ফারুক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছিলেন, আর বলে যে বাইতুল্লাহ তওয়াফ করতে করতে যখন হাজিরা আসওয়াদের সামনে আসছেন আর সুমু দিচ্ছেন, তো এই কথা বলছেন যে দেখো আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছুই নও, যদি আমি তোমাকে যে যদি আমি না দেখতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে চুমু দিতেন, তাহলে তো আমি তোমাকে কখনো চুমু দিতাম না, কিন্তু আমি বিশ্বাস করি তোমার মধ্যে লাভ এবং লোকসান করার কোন ক্ষমতা নাই। মোহতরাম দোস্তার বুজুর্গ, প্রত্যেক সাহাবি ইমানের দাওয়াতের মাধ্যমে মক্কা মুকাররমাতে যে ইমান দিলের মধ্যে জমাইছিলেন, আল্লাহর রাস্তায় হিজরত করার পরে মদিনা মুনাওয়ারাতে আসে যে এরকম ভাবে ছয় ছয় মাস আল্লাহর রাস্তায় দিনের তাকাজাকে পুরা করবার জন্য আল্লাহর রাস্তায় ফিরে ওই ইমানের মধ্যে আরো মজবুতিকে হাসিল করছিলেন, এবং ওই ইমানকে হাসিল করার পরে যখন আবার আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেন, আল্লাহ তাআলার সাহায্য আর মদত নাজিল হইছে, তো খোদায় পাকের ওই সাহায্য আর মদত দেখে ওনাদের দিলের মধ্যে ইমান আরো বেড়ে গেছে। তো বহতরাম দোস্তার বুজুর্গ, যে মদিনাতে আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে আল্লাহর রাস্তায় পাঠাইছেন, আল্লাহর রাস্তায় ওনারা ফিরতেন, আর এই আল্লাহর রাস্তায় ফেরার মাধ্যমে ওনাদের আল্লাহর খাজানার সাথে আল্লাহর মদদার নুসরতের সাথে এরকম এক সম্পর্ক কায়েম হয়েছিল যে সর্ব অবস্থায় জিন্দগির সর্বক্ষেত্রে খোদায় পাকের সাহায্য আর মদত ওনাদের জিন্দগির মধ্যে থাকতেছিল। মোহতরাম দোস্তার বুজুর্গ, যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দুই বছর পরে মদিনা মুনাওয়ারার মধ্যে যে এরকম ভাবে বদরের যুদ্ধে যাইবার জন্য ফয়সালা করলেন, তো বদরের যুদ্ধে যাওয়ার আগেই যে কাফের মুশরিক মক্কা মুকাররমা থেকে মোকাবেলা করতে আসতেছে, তো বলে যে এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন, তো যতবারই বলতেছেন যে এই ব্যাপারে কি তো করা দরকার, তো মুহাজিরিনে মক্কা যারা ছিল, মক্কা থেকে যারা মুহাজির হিজরত করে আসছেন, তারা সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যা হুকুম করবেন এটাই আমরা পুরা করতে তৈরি। দ্বিতীয়বার আবার রায় চাইছেন, তো মুহাজিরিনরা দাঁড়াইছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয়বার জিজ্ঞাসা করতেন, তো আনসাররা মনে করছে এবারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকতেছেন, তো আনসারদের যে সর্দার ছিল সে দাঁড়াইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এ কথা মনে করেন না যে আমরা যে মক্কা মুকাররমা যে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমরা মুসলমান হইছিলাম, ওই দিন শুধু হাতের উপরে হাত রাখছি, বলকি আমরা ওই দিন আমাদের সমস্ত যোগ্যতা, আমাদের সমস্ত সালাহিয়াত, আমাদের সমস্ত প্রকারের জান আর মাল, আর আমাদের মধ্যে যত লাইনের এরকম ভাবে ক্ষমতা আছে, এই সব কিছুকে আপনার হুকুমের হাওয়ালা করে দিব, এবং এর জন্য কোরবানি করতে আমরা তৈরি হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে খুব খুশির ভাব আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে খুশির ভাব আসছে, আর বলতে চলো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে নামছেন, আর বলেন যে মোহতরাম দোস্তার বুজুর্গ, কাফের মুশরিক তো 1000 সুসজ্জিত সৈনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মুসলমানদের মোকাবেলার মধ্যে নামছে, তো উনি বলেন এই কথা যে যখন আসবাব ওনাদের আসবাব আসবাবের সাথে মোকাবেলা হয়, দুটো পক্ষই আসবাব ওলা হয়, তখন যার কাছে আসবাব বেশি থাকে সে গালেব হয়, সে বিজয়ী হয়, কিন্তু যখন ইমান এবং আসবাবের মোকাবেলা হয় তো তখন আল্লাহ তাআলা আসবাব ওলাকে পরাজিত করে ইমান ওলাকে আল্লাহ তাআলা জয়ী করে দেখায় দেন। তো বলে যে মক্কা মুকাররমার কাফেররা তো আসবাবের উপরে ভরসা করে তারা মুসলমানদের মোকাবেলায় আসছে, কিন্তু মুসলমানরা আসবাবের উপরে ভরসা করে কাফের মুশরিকের মোকাবেলায় নামেননি, বলকে ইমানের মাধ্যমে কাফেরদের আসবাবের মোকাবেলা করার জন্য নামছেন। আর হযরত জিব্রাইল আলী সালাতু ওয়াসালামকে দিয়ে আল্লাহ তাআলা খুশখবরি পাঠিয়ে দিতেন যে আপনাদের সাহায্যের জন্য আল্লাহ তাআলা 5000 ফেরেশতাকে নাজিল করে দিয়েছেন। মোহতরাম দোস্তার বুজুর্গ, বলে যে এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম যে 313 জন একেবারে ভুকা ফাঁকা, আর এরকম ভাবে শরীরে কাপড় নাই, পেটে ভাত নাই, আর পেটে খাবার নাই, বলছে এরকম অবস্থায় যে সাহাবায়ে কেরাম বদরের ময়দানে নামছেন, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তুআবাদ ফিল আরদ, বলছে আরে এই কথা যে এই এই বাহিনীকে এই জামাতকে যদি আপনি ধ্বংস করে দেন, এই কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানেই শুধু মানায়, অন্য কেউ এরকম ভাবে দুঃসাহসিকতা দেখাইতে পারবে না। আল্লাহ তাআলার সামনে এই দোয়া করছেন, তো বলে যে সাথে সাথে আল্লাহ পাক ওনাকে যে মদদ আর নুসরতের ফয়সালা করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট, আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্যের ফয়সালা করে দিবেন, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করছেন। এই জন্য বদরের মওকার মধ্যে অনেক সাহাবী তো নিজ চোখে ফেরেশতাকে দেখতে, অনেকে তো ফেরেশতাদের পায়ের আওয়াজ শুনতে, ফেরেশতাদের ঘোড়ার আওয়াজ পায়ের আওয়াজ শুনতে, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাইরে নিয়ে আসছিল, বলে আরে সে আমাকে কি ভাববে, দেড় ফুটা লোক আমাকে যে ভাবছে, সে তো এর থেকে আমার থেকে অনেক বৃহৎ, আসমান আর জমিনের মাঝে এরকম লম্বা, আসমান পর্যন্ত লম্বা দেখছি, এই লোক আইসা আমাকে বাইরে তার হাওয়ালা করে দিল। আর বলে যে সে তো মানুষ ছিল না, ছিল ফেরেশতা, তো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করতেন। তো যখন এই এই এই খুরুজের জামানায় সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমকে পুরা করতেন, আল্লাহর মদদ আর নুসরতকে দেখতেন, তো ওই মক্কা মুকাররমার ইমানের মধ্যে ওনাদের আরো ইজাফা হয়ে গেছে, ওই ইমান আরো বেড়ে গেছে। দোস্ত আর বুজুর্গ, এক মেহনত তো ইয়ে থি জিসকে উপর সাহাবা কো উঠাযা, জিসসে ইমান মে ইজাফা হুয়া, আর এক মেহনত মকাম কি থি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা কায়াম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তশরীফ লানে কে বাদ, ইয়ে দাওয়াত কি মেহনত কি বুনিয়াদ পর হুয়া হ্যায়। মসজিদ নববী কা কায়াম ইবাদত নহীঁ বলকি দাওয়াত কি মেহনত কি বুনিয়াদ পর, কি কোই জগহ এসি হো জাহাঁ বাইঠ করকে দীন কি বাত করেন, দিন কে হলকে কায়েম হো, মুজাকিরাত হো, আনে ওয়ালো সে ঈমান ও ইয়াকিন কি বাত হো, ইস বুনিয়াদ ও ইস তাকাজে পর মসজিদ নববী কি বুনিয়াদ রাখি গই, নামাজ কা ওয়াক্ত আয়া নামাজ ভি পড় লি গই, বলকি বসা ওকাত ইয়াহাঁ তক হুয়া হ্যায় হাদীস কে আন্দর মৌজুদ হ্যায় কি দাওয়াত কি মশগুলিয়ত কি ওজহ সে ঈশা কি নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে এক এক বজে রাত ভি পড়ি দাওয়াত কি মশগুলিয়ত কি বুনিয়াদ পর। صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے زمانے میں مشغولیت ہے, دعوت کے امور انجام دیے جا رہے ہیں, نماز کا وقت اچھا بھائی چلو چلو نماز پڑھ لی جائے, یعنی نماز بھی پڑھی جا رہی ہے لیکن اصل کام جو ہے وہ دعوت کی محنت جس کے لیے مسجد نبوی کا قیام ہوا. صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین نے اپنے اوقات کی تقسیم کر لی, آدھے آدھے بات کیے, جس کی وجہ سے مسجد نبوی سے شام تک آباد ہو رہی ہے اور شام سے صبح تک اس میں تعلیم کا حلقہ بھی ہو رہا ہے, اس میں نمازوں کے سیکھنے سکھانے کا حلقہ بھی ہو رہا ہے, اس میں ایمان کے سیکھنے سکھانے کا بھی حلقہ ہو رہا ہے, مسائل کے معلوم کرنے کا بھی حلقہ ہو رہا ہے, سارے حلقے مسجد نبوی کے اندر لگ رہے ہیں. اور ان حلقوں کو لگا کر کے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین باقاعدہ بازاروں میں جا کر کے ملاقاتیں کرتے تھے, گشت کرتے تھے, یعنی صحابہ کے اوپر گشت کرتے تھے, ایسا نہیں نمازی بے نمازی کے اوپر گشت کر رہا ہو, یہاں تو سب ایمان والے, اور وہ ایمان والے کہ جن کے اوپر حضور صلی اللہ علیہ وسلم نے اپنے اعتماد کا اظہار فرمایا, صحابی کا نجوم یہ ہمت تدئی تم احتدئی تم, یہ ایمان و یقین کی اعمال صالحہ کی قربانیوں کی اس منزل پر ہیں کہ اگر قیامت تک آنے والا کوئی انسان ان کے پیچھے چل پڑے گا تو نجات پا جائے گا. اس میں کسی کی تخصیص نہیں, بڑے اور چھوٹے مرتبے کے اعتبار سے تو ہیں, لیکن یہ حدیث عام ہے کہ اگر ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کے نقش قدم پر چلنے والا اور ان کی قربانیوں پر آنے والا اگر اللہ قیامت تک اس کو ہدایت دیں گے تو سلمان فارسی اور بلال جو غلام ہیں ان کے پیچھے چلنے والے کو بھی اللہ نجات عطا فرمائے, اگر فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کے پیچھے چلنے والے کی ہدایت کے فیصلے ہو رہے ہیں تو ادھر صہیب رومی کے بارے میں بھی یہی فیصلے ہو رہے ہیں کہ ان کے پیچھے چلے گا تو وہ بھی ہدایت پائے. تو دوستو اور بزرگوں, یہ صحابہ کے اوپر گشت کر رہے ہیں, حضرت ابو ہریرہ ہیں, حضرت عبداللہ ابن رواحہ ہیں, حضرت عمر ہیں, معاذ ابن جبل ہیں, عبید ابن کعب ہیں, آیا تو صحابہ دیکھیں ہم کہ یہ صحابہ کے اوپر گشت کر رہے ہیں, آؤ تھوڑی دیر بیٹھ کر کے اپنے ایمان کی تجدید کر لیں, آؤ تھوڑی دیر بیٹھ کر اللہ پر ایمان لے آئیں. اس صحابی نے حضور صلی اللہ علیہ وسلم سے کہا کہ اللہ کے رسول, یہ عبداللہ ابن رواحہ کون سے ایمان کی بات کر رہا ہے, کیا ہم ایمان والے نہیں, ہمارے پاس ایمان نہیں ہے؟ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اللہ عبداللہ ابن رواحہ کے اوپر رحمت نازل فرمائے, وہ روئے زمین کے اوپر مسجد نبی کے اندر ایسے ایمان کے حلقے قائم کرنا چاہتا ہے اور تعلیم کے حلقے قائم کرنا چاہتا ہے کہ جن کو دیکھ کر اللہ ذات فرشتوں کے اوپر فخر فرماتے ہیں. تو ان کا یہ ترتیب تھی محنت کی کہ بازاروں میں جا کر کہہ رہے تم یہاں کیا کر رہے ہو, چلو مسجد نبی میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی میراث تقسیم ہو رہی ہے. اب گئے اور اب یہ گشت کر رہے لوگ کے آئے, ارے کیا بتایا تھا کہاں میراث تقسیم ہو رہی ہے, کیا ہو رہا تھا کہ تعلیم کے حلقے ہو رہے تھے, سیکھنا سکھانا ہو رہا تھا, قرآن پڑھا, یعنی یہ تو نبی کی میراث ہے. اور کیا نبی کی میراث تم سمجھتے ہو دینار و درہم ہے؟ ان الانبیاء لم یورثوا دینارا ولا درہما, انبیاء علیہ الصلوۃ والسلام دینار و درہم کا وارث نہیں بنایا کرتے. تو اس صورت سے دوستو اور بزرگو, اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ایک مقامی محنت کے اوپر صحابہ کو ڈالا. اب اسی میں مقامی محنت بھی چل رہی ہے, قربانیاں بھی چل رہی ہیں, آنے والے وفود جو ہیں ان کو ہوا کہ دین بھی سکھلایا جا رہا ہے. حضور صلی اللہ علیہ وسلم کے پاس آ رہے ہیں, ماذا تقول یا رسول اللہ صلی اللہ علیہ وسلم. اب حضور صلی اللہ علیہ وسلم ان کو ایمان سمجھا رہے ہیں, ایمان قبول کر رہے ہیں, اس کے بعد صحابہ کے اوپر تقسیم کر رہے ہیں. یہ تقسیم 3 دن سے لے کر کے 10-10 دن تک ہوتی تھی تعلیم دین کے واسطے, کہ جاؤ ان کو تعلیم دین سکھلاؤ, عملی مشق کراؤ اور ان کو کھانا کھلاؤ. ہر آدمی اپنی بساط بھر لے جاتا تھا. سعد ابن عبادہ رضی اللہ تعالیٰ عنہ روزانہ 80-80 صحابہ کو لے جاتے تھے اپنے گھر کے اوپر, اور ان کے کھانے کا, ان کی تعلیم کا, ان کی عملی مشق کا باقاعدہ ان کے یہاں انتظام ہوتا. تو اس صورت سے دوستوں اور بزرگوں, صبح سے شام تک مسجد نبی آباد رہتی تھی, اور ادھر حال یہ ہوا کہ آدھی آدھی تقسیم کی وجہ سے صحابہ کی کمائی کے نقشے ٹوٹتے چلے گئے, یہاں تک کہ ہر گھر میں نوبت بنوبت واقع آ گیا. اور بات یہاں پہنچی کہ حضور صلی اللہ علیہ وسلم کے پیچھے نماز کی حالت میں بعض مرتبہ یہ بھی ہوا ہے کہ پوری پوری سفید صحابہ کی بھوک کی وجہ سے بے ہوش ہو کر کے پلٹ گئی. حضور صلی اللہ علیہ وسلم نے تسلی دی کہ میرے ساتھیوں, اگر تمہیں معلوم ہو جائے کہ اللہ تمہیں اس کے اوپر کیا دیں گے تو تم تمنا کرو گے کہ کاش یہ فاقہ ہماری پوری زندگی کے اندر داخل کیا جائے, داخل کر دیا جائے, پوری زندگی کے اوپر جاری رہے. لیکن اس کے بعد بھی یہ ترتیب قائم رہی. حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ کو اس ترتیب کے اوپر, مقامی اس محنت کے اوپر اٹھایا, اور کتنی قربانیوں کے ساتھ اس محنت کے اوپر چلے ہیں کہ مدینہ منورہ کا ہر گھر اور ہر فرد 100% اللہ کے دین کا دائی بن گیا, اللہ کے حکموں کو پورا کرنے والا بن گیا, چاہے وہ مرد ہو چاہے وہ بچہ اپنے نبی صلی اللہ علیہ وسلم کے دین کی خاطر قربانیاں دینے کا جذبہ اپنے اندر رکھنے والا بن گیا. اس ترتیب کے اوپر محنت کرائی, جس کو آج کہا جاتا ہے کہ مقامی محنت 5 کاموں کے اعتبار سے کی جائے. مشورہ ہے روزانہ کا, اس کی صورت سے مسجد کے ماحول کے سارے ایمان والے مسجد میں آنے والے بن جائیں اور مقامی ترتیب کے اوپر کھڑے ہو جائیں. تعلیم کے 2 حلقے ہیں, ایک گھر کا, ایک مسجد کا, جس کا مقصود یہ ہے کہ ہمارے اندر صحابہ جیسی قربانیاں دینے کا جذبہ پیدا ہو جائے اور اعمال کی قیمت کا ہمیں استحضار ہو جائے. روزانہ اہتمام, 2.5 گھنٹے مسجد کی آبادی کے لیے دعوت تعلیم استقبال کے ساتھ کہ لایا جائے, نقد اٹھا اٹھا کر کے لایا جائے, کیونکہ صحابہ کے یہاں نقد اٹھانا ملتا ہے, نقد اٹھا اٹھا کر کے لایا جائے اور تعلیم کے حلقوں میں رکھا جائے, اور جب وہ جانے لگے تو ان کی تشکیل کر کے ان کو کسی نہ کسی ترتیب کے اوپر قائم کیا جائے. اس صورت سے ہفتے کے 2 گشت ہیں, 3 کام تو یہ روزانہ کے ہو گئے, ایک مشورہ ہو گیا, تعلیم کے 2 حلقے ہو گئے, 2.5 گھنٹے دعوت تعلیم استقبال کے ساتھ ہو گئے, اور اس کے بعد ہفتے کے 2 گشت ہیں اور مہینے کے یہ 3 دن ہیں. اس ترتیب کے اوپر مقامی محنت جب آئے گی تو دوستوں اور بزرگوں, جس صورت سے صحابہ کرام رضوان اللہ علیہ اجمعین کے زمانے میں 100% مدینہ منورہ کے اندر دین زندہ ہوا تھا, اور حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا کہ حجاز اب ایسا علاقہ بن گیا ہے کہ جہاں شیطان اللہ کے غیر کی عبادت نہیں کرا پائے گا. اگر ہم اس ترتیب کے اوپر محنت کریں گے تو اللہ پاک آج ہمارے فاسد ماحول کو صالح اور پاکیزہ ماحول سے بدلیں گے, اور ایک ایک فرد کے اندر اللہ رب العزت اپنے کرم سے دین کے جذبات پیدا فرمائیں گے, اور دین کی محنت کا کام, دین کا کام لینے کے اللہ فیصلے فرمائیں گے اپنے فضل و کرم سے. شرط یہ ہے کہ ہم اہتمام کے ساتھ بیرونی خروج, نقل و حرکت اور مقامی محنت اہتمام کے ساتھ اللہ کی رضا کے لیے کرنے والے بن جائیں, ہماری نفسانیت کا اس کے اندر کوئی دخل نہ ہو, مخصوص صرف اللہ کی رضا ہو. اب اس کے لیے ہمیں اپنے عزائم کرنے ہیں کہ ہم انشاءاللہ مقامی ترتیب کے اوپر بھی پوری طرح جمیں گے اور بیرونی خروج کے اوپر بھی پوری طرح جمیں گے. باہر نکلنا اس لیے ہے کہ ہم کام کو سیکھ لیں, اور مقام کے اوپر مقامی محنت اس لیے ہے کہ مقام پر کام کرنے والے بن جائیں. اللہ اس کے لیے ہم سب کو قبول فرمائے. تو محترم دوست بزرگوں سنجے رکھوں بھابے এই দুই লাইনের মেহনতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করতেন. এক তো হইল আল্লাহর রাস্তায়, ও ভাই তশরিফ রাখেন, দাঁড়াইতেছেন কেন, তশরিফ রাখেন, মেহরবানি করে তশরিফ রাখেন, মেহরবানি করে তশরিফ রাখেন. মোহতারাম দোস্ত বুজুর্গ, যেরকম একদিকে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরগিব দিয়েছেন, এবং দিনের তাকাজাকে সামনে রেখে এর উপরে মোস্তাকিল তশকিল হয়েছে আল্লাহর রাস্তায়, যে এরকম ভাবে ফুরুজের জন্য বাইর হওয়ার জন্য যেমন তকলিফ হয়েছে, ঠিক এরকম নিজের মকামের মধ্যে মসজিদকে কেন্দ্র করে মেহনতেরও বাকায়দা শেখেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় দিচ্ছে. তো বলে যে আসল তো উদ্দেশ্যই ছিল মসজিদ কায়েম হওয়ার, দাওয়াতের মেহনতকে চিন্তা করা, ইবাদতের বুনিয়াদে এই মসজিদকে কায়েম করা হয়নি, বলকে প্রথমত উদ্দেশ্য ছিল যেখানে মুশওয়ারা হবে, মেহনতের জন্য তরতিব হবে, মেহনতের যে এরকম ভাবে শেখেল হবে, এর জন্যই তো মসজিদকে কায়েম করা হয়েছে. আর বলেন যে যখন নামাজের সময় আসছে তো তখন বলেন যে এখানে নামাজও করে নিতেন. তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই জন্য দিনের তাকাজাকে পুরা করতে যে হুজুরের জামানাতে এরকমও হইতো যে মধ্যরাত হয়ে যাইতো কোনো কোনো সময় ঈশার নামাজ আদায় করতে. আর বলেন যে এরকম ভাবে লম্বা সময় যেমন আপনারা এই ময়দানের মধ্যে দেখতেছেন যে দাওয়াতের তাকাজার উপরে ঈশার নামাজকে কত দেরি করে পড়া হইতেছে. তো বলেন যে ঠিক এরকম যে দাওয়াতের মেহনতের তাকাজাকে সামনে রেখেই ওই মকামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম ভাবে মেহনত করা শুরু করতেন. আর বলেন যে শুধু এই যে মেহনতটা মকামের মধ্যে যে হইতেছিল, এই মেহনতটার দ্বারা সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, এমন জিন্দেগি সাহাবায়ে কেরাম বানাইছিলেন এই মেহনতটার মাধ্যমে, যে ব্যক্তির মধ্যে ইয়াকিনের মধ্যে এবং মাহল আর পরিবেশের মধ্যে এক বিরাট পরিবর্তন সাধিত হয়েছিল. মোহতারাম দোস্তরব বলে যে মেহনতের দ্বারা সাহাবায়ে কেরামের জিন্দেগি এরকম হয়েছিল, এই মাকামের মধ্যে ইহতিমামের সাথে মেহনতের দ্বারা সাহাবিদের জিন্দেগি এরকম বলছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরমাইছেন যে আবার প্রত্যেক সাহাবি হইল আকাশের নক্ষত্র তুল্য, তোমরা যার অনুসরণ করবে তোমরা হেদায়ত পেয়ে যাবে. মোহতারাম দোস্তর বুজুর্গ বলে যে সাহাবায়ে কেরাম তো যে এরকম ভাবে ওনাদের স্তর হিসাবে সবাই উঁচু স্তরে, আমাদের নজরে সবাই উঁচু স্তরে, যে এরকম না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের এতেবার উপরে যে হেদায়ত পাওয়ার খোঁজখবরি দিতেন, এরকম না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতেবা করতেছে সে শুধু হেদায়ত পেয়ে যাবে, আর বলে যে এরকম ভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতেবা করতেছে বলে যে উনি আর হেদায়ত পাবে না, এরকম না যেরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে যারা চলতেছে তারা যেরকম হেদায়ত পাবে, আর একদিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলতেছে ওনার অনুসরণ করতেছে তারাও এরকম হেদায়ত পেয়ে যাবে, একদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এতেবার যারা করতেছে তার পিছনে যারা চলতেছে তারাও যেমন হেদায়ত পাবে, আর একদিকে সালমান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম এতেবা করতেছে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়ত দিয়ে দিবেন. তো এই মেহনতের দ্বারা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে এরকম এক পরিবর্তন আসলো, এরকম এক পরিবর্তন আসলো সাহাবিদের জিন্দেগির মধ্যে যে আল্লাহ তাআলা ওনাদেরকে পুরা দুনিয়ার জন্য নমুনা বানিয়ে দিলেন, আর মদিনাকে তখন আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে দ্বীনকে পৌঁছাইবার জন্য জরিয়া বানিয়ে দিলেন. একদিকে সাহাবিদের জিন্দেগি নমুনা হইল, আর একদিকে সাহাবিদের জায়গা এই মদিনা মুনাওয়ারা পুরা দুনিয়াতে দ্বীনকে পৌঁছাইবার জন্য জরিয়া হইল. মোহতারাম দোস্তার বুজুর্গ, এরকম মেহনত মুহাজিরিন এবং আনসাররা মিলে করা শুরু করলেন মদিনা মুনাওয়ারাতে, যে দিনের তাকাজাকে পুরা করা তাদের জন্য, দিনের তাকাজাকে সামনে রেখে চলা এবং দিনের তাকাজাকে পুরা করাই তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং জিম্মাদারি ওনারা মনে করতেন. যে তাকাজা আসতো ওই তাকাজাকে ওনারা পুরা করতেন. একদিকে ক্রুজের তাকাজাও পুরা হইতেছে, আর একদিকে মকামের তাকাজাও পুরা হইতেছে. দুটো লাইনের তাকাজা পুরা হওয়ার মাধ্যমে মদিনা মুনাওয়ারার মধ্যে এক দিন এবং ইমানের পরিবেশ কায়েম হয়ে গেল. মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মসজিদে নববীকে মুস্তাকিল আবাদ করবার জন্য সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, আর সাহাবীরা যে বেনামাজিদের কাছে যায় শুধু কাজ করছেন এরকম না, বড় বড় সাহাবায়ে কেরাম ওনারা মদিনাতে মদিনার মসজিদ থেকে বাইর হয়ে সাহাবিদের কাছে গাছ করতেন, যে সাহাবিদের ইমানের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ইমান তো পাহাড় থেকে বেশি মজবুত ছিল, এরকম ইমান ওনারা মেহনত করে বানাইছিলেন। যে হুজুরকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাদেরকে বলেন যে এরকম পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়তে, সমুদ্রের মধ্যে যায় ঝাঁপায় পড়তে, যে কোনো প্রকারের কোরবানি করতে আমরা সাপ্তাহ করতে তৈরি, এরকম সাহাবি বলছিল যে মেহনতের দ্বারা ওই মেহনতটাই হইল মোহতারাম দোস্তা বুজুর্গ এই মকামকে কেন্দ্র করে মেহনত, মসজিদকে আবাদ করার মেহনত, মসজিদ আবাদির মেহনতটা ছিল এরকম মোহতারাম দোস্তা বুজুর্গ যে এরকম ভাবে সাহাবিদের জামানাতে মসজিদের মধ্যে তালিম হালকা, মসজিদের মধ্যে তালিমের হালকা, ইমানের হালকা, শিকার শিকানোর হালকা, আর বলেন যে জিক্র তসবিহাত তেলাওয়াত এই সব আমলগুলো মসজিদের মধ্যে চলতেছে, আর সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে অন্য সাহাবিদের কাছে গাছতে যাইতেছে। মোহতারাম দোস্তর বুজুর্গ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে সমস্ত বড় বড় সাহাবীরা মসজিদের বাইরে যায়, মসজিদের বাইরের থেকে বাহিরের মাহল থেকে লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদের ভিতরে এই আমলের মাহলের মধ্যে আনবার জন্য চেষ্টা করতেছে। একদিকে যেরকম মোহতারাম দোস্তার বুজুর্গ ওনারা মসজিদের বাইরে মেহনত করে বিভিন্ন প্রকারের সেকেল থেকে বিভিন্ন প্রকারের সকল থেকে মানুষকে যে এরকম ভাবে বস্তু এবং বিভিন্ন প্রকার কর্মক্ষেত্র এগুলো থেকে মানুষকে বাইর করে করে মসজিদে নিয়ে আসতেছিলেন, মসজিদের মধ্যে নিয়ে আসে এরকম আবার ওনারা আমলের মধ্যে শরিক করাইতেছিলেন, আমলি জিন্দেগি তাদের বনে এবং আমলের মধ্যে শরিক হয়ে তাদের ইমান বনে আমল বনে এর জন্য মেহনত মসজিদের মধ্যে যে চলতেছিল ওই আমলটার মধ্যে শরিক করাইতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি গেছেন মদিনার বাজারের মধ্যে, যাই বলতেছেন যারে কোন জিনিস তোমাদেরকে অক্ষম করে দিল, যে তোমরা মসজিদের মধ্যে হুজুরের মিরাজ তকসিম হইতেছে ওইখানে তোমরা কেউ যাইতেছ না, কোন জিনিস তোমাদেরকে অক্ষম করে দিল? তো বলে যে বাজারওয়ালারা সবাই মসজিদের মধ্যে আসছে, আর বলে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারওয়ালাদের মধ্যে থেকে মসজিদের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায় আছেন, তো তারা দেখছে মসজিদের মধ্যে তালিমের হালকা, শিকার শিকানোর হালকা, ইমানের হালকা, তো বলে যে এই সময় দেখে তারা আবার বাজারে ফিরে গেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওখানে দাঁড়ায় আছেন, যারে তোমরা কি দেখলে? বলছে আমরা তো কোনো মাল তকসিম হওয়া দেখি নাই, আমরা তো দেখছি যে সেখানে তালিমের হালকা, ইমানের হালকা এরা দেখছি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে এটাই তো হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, ত্যাজ্য সম্পত্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাজ্য সম্পত্তি হইল এটাই মোহতারাম দোস্তার বুজুর্গ। কারণ হইল কি, ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিদু দিনারান ওয়ালা দিরহামান, আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসালাম তো দিনার দিরহামের ওয়ারিস বানায় যান না। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই কথা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা তো কোন নামাজের সময় ছিল না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এই মসজিদের আমলের মধ্যে শরীক করাইবার জন্য মেহনতটা করতেন। মোহতারাম দোস্তার বুজুর্গ মুস্তাকিলে মেহনত মদিনার গলিতে গলিতে চলতেছিল, মদিনার বাজারে বাজারে চলতেছিল, মদিনার ঘরে ঘরে চলতেছিল, কোন ব্যক্তি বাদ না পড়ে, কোন ঘর বাদ না পড়ে, এরকম ভাবে মোহতারাম দোস্তার বুজুর্গ মেহনত চলতেছিল। আর বলে যে এই মেহনত চলতে চলতে যে এরকম ভাবে মোহতারাম দোস্তার বুজুর্গ মদিনার মসজিদকে একদিকে যেরকম আবাদ করার মেহনত হইতেছিল, আর মদিনার মধ্যে এরকম মাহল চলতেছিল, আর এই মেহনতের জরিয়াতেই মোহতারাম দোস্তার বুজুর্গ মদিনাওয়ালাদের ভিতরে কোরবানির মাত্রা বাড়তেছিল, কোরবানির মাত্রা বাড়তেছিল, তাকাজা পুরা করবার জজবা বাড়তেছিল, আর মদিনার মাহল পাকিজা মাহল হইতেছিল, আর মদিনার ঘরে ঘরে এই সমস্ত আমলগুলো চালু হইতেছিল। মোহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন যে এই আমল মসজিদ আবাদের মেহনতের এই আমল করতে করতে মদিনাওয়ালাদের মধ্যে এরকম যোগ্যতা আসলো যে তারা আনেওয়ালা মুহাজিরিনদেরকে তো প্রথম দিনই মাল অর্ধেক তকসিম করে দিতেন, বণ্টন করে দিতেন। আর বলেন যে দ্বিতীয় কি, ওই দ্বিতীয় হইল যে ওনারা তো ওনারা এরকম ভাবে আনেওয়ালা মেহমানদেরকে মেহমানদারি করাইতেন, আর শুধু মেহমানদারি না, তাদেরকে ইমান আমল শিখানো, তাদেরকে দিনের তালিম দেওয়া, তাদেরকে ইমানের সবক দেওয়া, আর ইমানের দাওয়াত দেওয়া, বলছে এই সব কিছু মেহনত পুরা করতেন ওনারা। রোজানা মসজিদ রবি থেকে 80-80 জন মেহমানকে নিয়ে যাইতেন, তাদের খানা পিনা, তাদের আরাম রাহাত থাকা এবং তাদেরকে দিন এবং ইমান শিখানোর সমস্ত দায়িত্বকে পুরা করতেন। এই জন্য বলে যে মদিনার আনসারদের ঘরের মধ্যে যেরকম মেয়ে লোকদের তালিম এবং তরবিয়ত হইতেছিল, আর বলে যে এরকম মদিনার এই মেহনতের মসজিদ নববীর এই মেহনতের মাধ্যমে মদিনার ভিতরে এক আমল ছিল। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে মসজিদের মধ্যে আমল আর মসজিদের বাইরে যায় ঘাট এবং প্রত্যেক ব্যক্তির কাছে প্রত্যেক ঘরের মধ্যে শুধু বেনামাজিকে সামনে রেখে না সাহাবিদের কাছে গাছ মরে মদিনার মধ্যে এই মসজিদ আবাদির মেহনতের মাধ্যমে এক পরিবেশকে এবং কোরবানির মাহল ওনারা গড়ায় তুলছেন। আর এরকম কোরবানি আসছে যে এরকম ভাবে ঘরের মধ্যে থেকে যা মাল ছিল এই সব মাল দিনের টাকা তাকে পুরা করার জন্য খরচ হয়ে গেছে। সাহাবিদের মধ্যে ফুকা ফাঁকা আসছে, দাওয়াতের টাকা যা ওনারা পুরা করতেছেন, এমন ফুকা ফাঁকা আসছে যে মুহাজিরদেরকে খাওয়াইতেন, তাদেরকে শিখাইতেন, আর নিজেরা ভুকা ফাঁকা থাকার কারণে যখন নামাজের সময় আসছে মসজিদে নববীর মধ্যে ওনারা নামাজের কাতারে দাঁড়াইতেন, ভুকের তাড়নায় ক্ষুধার তাড়নায় এরকম হইতে দুই তিন কাতার পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে খোঁজ খবরই শুনাইতেন যে এই ভুকের কারণে খোদায় পাক তোমাদেরকে যা দিবেন এটা যদি তোমরা দেখতে তো দুনিয়াতে বরদাস্ত করতে পারতে না, এর জন্য তোমরা চাইতে যে সারা জিন্দেগি তোমাদের এরকম ভুকা ফাঁকা থাকুক এটা তোমরা আশা করতে। মোহতারাম দোস্তার বুজুর্গ এই কুরবানি মদিনা মনোয়ারার মধ্যে চলছে। আর বলেন যে এরকম ভাবে এই জন্যই মোহতারাম দোস্তার বুজুর্গ মসজিদ আবাদির মেহনতকে বলা হয় যে মসজিদ আবাদির মাধ্যমে বলেন যে এরকম ভাবে এই এই মহল্লাকে আবাদ করা, কুরবানির মাহল আর পরিবেশকে জিন্দা করা, ঘরে ঘরে দাওয়াত দেওয়ার মাধ্যমে দিন এবং ইমানের পরিবেশ সব জায়গার মধ্যে পয়দা করা, এর জন্য এই মেহনতের কথা বলা হয়। এই জন্য মকামি কাম যেটা মোহতারাম দোস্তার বুজুর্গ নিজের দিন এবং ইমানের লাইনের হেফাজতের জন্য এই মকামি মেহনতের মাধ্যমে দিন এবং ইমানের লাইনের হেফাজত হবে, এই জন্য বলেন যে রোজানার মশওয়ারা এরকম ভাবে রোজানার পরামর্শের মাধ্যমে যে এরকম ভাবে আমাদের মধ্যে এক ফিকির পয়দা হয়ে যায় যে এরকম ভাবে দিন কি করে জিন্দা হয়ে যায়, দিনের জন্য সবাই কি করে কুরবানি দেনেওয়ালা বলে। রোজানা দুই তালিম, ওই দুই তালিমের উদ্দেশ্য কি? ওই সাহাবিওয়ালা কুরবানি আবার দোবার জিন্দা হয়ে যায়, সাহাবিওয়ালা আমল আবার দোবার আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়। আর কি? ওই রোজানা আড়াই ঘন্টার মেহনত, আড়াই ঘন্টার মেহনতের মধ্যে ঘর ঘর মেহনত করা, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, যে এরকম ভাবে প্রত্যেক ঘরে যায় তাদেরকে দাওয়াত দেওয়া, বলেন যে এরকম ভাবে দাওয়াত তালিম ইস্তেকবালের মাধ্যমে এই মেহনতকে পুরা করবার জন্য চেষ্টা করা। সেই মেহনতটা কি? মসজিদের মধ্যে তালিমের হালকা থাকবে আর বাইরে যায় দাওয়াত দিয়ে নগদ উঠায় নিয়ে আসা হবে, যেহেতু সাহাবিরা নগদ আনবার জন্য মেহনতটা করতেন, নগদ দিয়ে আসা হবে। আর বলেন যে এরকম তাদেরকে তালিমের হালকায় বসানো হবে, তাদেরকে আবার দাওয়াত দিয়ে তাদেরকে তসকিল করা হবে। মোহতারাম দোস্তার বুজুর্গ মোস্তাকিলে আড়াই ঘন্টার মেহনতের মধ্যে ঘরে ঘরে মেহনত, মানুষকে দাওয়াত দিয়ে মসজিদের দিকে মতবজ্জ করা এবং দাওয়াত তালিম ইস্তেকবালের মেহনতের মাধ্যমে মসজিদকে আবাদ করবার জন্য চেষ্টা করা। আর বলেন যে সাথে সাথে দুই গাছ সপ্তাহের মধ্যে এক গাছ হইল মকামি গাছ আর এক গাছ হইল বেরুনি গাছ, বলে এই দুটো গাছের মাধ্যমেই মোহতারাম দোস্তার বুজুর্গ নিজের মকামের মধ্যেও নগদ জামাত বের করার চেষ্টা করা, আশপাশের মহল্লার মধ্যে এরকম ভাবে কামকে চালু করবার চেষ্টা করা, আর মাসে নতুন পুরাতন সাথী মিলাইয়া তিন দিন সময় লাগানোর মাধ্যমে সাথীদেরকে আবার মহল্লায় ফিরাই আনে তাদেরকে এই মকামি কামের মধ্যে লাগানো। এই পাঁচ কাম হইল আমার নিজের হেফাজতের জন্য এবং নিজের মহল্লা এবং আশপাশের এলাকার মধ্যে দিনের ওই পরিবেশকে বাড়ানোর জন্য। মকাম পর মেহনত হো, ঘর কি তালিম হো, মসজিদ আর জমাত কি আপনি তালিম হো, বাহার নিকলনে কে জমানে মে হো, হমারে সামনে এই এক তো ফজাইল আমাল কে জরিয়ে সে বাকায়দা খুব তফসীল সে তালিম করাই যায়, আর এক দিন মুনতখাব হাদিস কে জরিয়ে সে ইন দো কিতাবো কে জরিয়ে সে তালিম কা এহতমাম হো, পুরি তরহ ইস বাত কো তয় করনা হে কি আল্লাহ পাক হমকো ইস মেহনত কি কদর করনে কি তৌফিক আতা ফরমায়ে, আর ইস মেহনত কি কদর ইয়ে হে কি হম আপনি তমাম তর সলাহিয়তোন কো আল্লাহ কে দীন কে লিয়ে কুরবান করনে ওয়ালে বন জায়ে। আব ইসকে লিয়ে দোস্তো আর বুজুর্গো নিয়ত হে তো ইয়ে করনি হে কি আজ তক জো হমসে গফলত হুই হে আল্লাহ উসকো মাফ ফরমায়ে, কাম কি জো নাকদরি হুই হে আল্লাহ মাফ ফরমায়ে, আর আইন্দা কে লিয়ে তয় করে কি আপ জিন্দগি কা এক এক লমহা আল্লাহ দীন কি সরসব্জি ও শাদাবি কে লিয়ে পুরি রুয়ে জমিন কে উপর আপনি তমাম তর ইস্তেদাদ আর সলাহিয়ত কো খরচ করকে জমিন কে চপ্পে চপ্পে পর হম আপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইস পেগাম কো লেকর কে পৌঁছেঙ্গে, আর আল্লাহ কি বড়াই আর কিবরিয়াই কা কলমা জমিন কে চপ্পে চপ্পে কে উপর জা করকে হম বোলেঙ্গে, জেসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবা কো তৈয়ার কিয়া থা কি হযরতে হযরতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জব তিউনুস কো পার করকে মারাকেশ পৌঁছে হ্যায় আগে সমন্দর হায়ল হুয়া হ্যায় ঘোড়া ডাল দিয়া সমন্দর মে সমন্দর মে ঘোড়া ডালনে কে বাদ জব উসকা পানি ইনকে ঘোড়ে কে সিনে সে লগা হ্যায় তো লগাম খিঁচ লি তলওয়ার মিয়ান সে নিকালি ওর জুবান কে উপর ইয়ে জুমলা থা কি হে আল্লাহ আগর মুঝে ইয়ে মালুম হো জায়ে কি ইস সমন্দর কে পার ভি তেরে কুছ বন্দে রহতে হ্যায় তো তেরে ইজ্জত ও জলাল কি কসম হম ইস সমন্দর কা সিনা চির করকে তেরে উন বন্দো কে পাস জায়েঙ্গে ওর ওয়াহাঁ জাকর কি তেরা কলমা বুলন্দ করেঙ্গে আল্লাহ হম সবকো ইস আজম ওর হৌসলে কে সাথ খড়ে হোনে কি তৌফিক আতা ফরমায়ে আব ইসকে লিয়ে চার চার মহিনে কি ইরাদে করে তো মোহতরম দোস্ত আর বুজুর্গ বলেন যে আপনার মকামের মধ্যে থাকা অবস্থায় যেরকম আমরা প্রতিদিন পরামর্শ করব সাথে সাথে দুইটা তালিমের হালকাও আমাদের হওয়া চাই একটা হইল ঘরের মধ্যে আর একটা হইল মসজিদ ওয়ার জামাত সহকারে মোলা মহল্লার মুসল্লিদেরকে সহকারে যে তালিম করতে হবে এই তালিমের মধ্যে যেরকম ফজাইলে আমল ফজাইলে সাদাকাত থেকে পড়ব এরকম ভাইয়ার দোস্ত মুনতাখাবে হাদিস থেকেও বা কায়দার ইমামের সাথে যে এরকম ভাবে মসজিদে এবং ঘরে তালিমের জন্য চেষ্টা করব আর সাথে সাথে ভাইয়ার দোস্ত আল্লাহর রাস্তায় চলা অবস্থায় যখন আল্লাহর রাস্তায় আমরা চলব ফুরুজের দৌরানেও ভাইয়ার দোস্ত আমরা এরকম ভাবে একদিন ফজাইলে আমল ফজাইলে সাদাকাত থেকে যেমন পড়ার ইহতিমাম করব এরকম মুনতাখাবে হাদিস থেকেও করব মোহতারাম দোস্ত বুজুর্গ যে এরকম ভাবে আল্লাহর রাস্তায় নকল হরকত যেরকম সাহাবাই কেরাম করতেন বলেন যে দোবারা যখন আবার এটা দুনিয়াতে জিন্দা হবে তো দেখা যাবে যে আল্লাহ তাআলা এই নকল হরকতের জরিয়াতে দিনের তাকাজাকেও পুরা করতেছেন আমাদের ইমান এবং ইয়াকিনের লাইনেও আল্লাহ তাআলা উন্নতি দিতেছেন আর সাথে সাথে আল্লাহর সাহায্য মদদ আমাদের সাথে আসছে এই জন্য বলেন যে সাহাবিদের মোস্তাকিলে মেহনত ছিল যে ওনারা আল্লাহর রাস্তায় দিনের তাকাজাকে পুরা করবার জন্য জান আর মালের কুরবানি দিয়ে যে আল্লাহর রাস্তায় ফিরতেন হযরত উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু আনহু তিউনুসের বর্ডার পার হয়ে যখন মরক্কোতে পৌঁছছেন তো সামনে সমুদ্র যখন বাধা হইছে ঘোড়ার দুই পা সমুদ্রের মধ্যে নামাই দিয়ে বলছেন যে যদি জানতাম এই সমুদ্রের ওই পারে কোন লোকজনের বসতি আছে তো আমি এই ঘোড়াকে ছুটাই দিতাম আর সমুদ্র পার হইয়া যে ওই পারে যে দিন এবং ইমানকে আমি তবলিগ করতাম পৌঁছাইতাম ওই পারে যারা আছে তাদের কাছে দিনের কথাকে পৌঁছাই দিতাম তো মোহতারাম দোস্ত বুজুর্গ তাদের মধ্যে এই জজ্বা ছিল আজকেও আমাদের মধ্যে ওই জজ্বা আসা চাই যে আল্লাহর রাস্তার নকল হরকতকে আবার দুনিয়াতে জিন্দা করা আর আল্লাহর রাস্তার নকল হরকতের মাধ্যমে দিনকে দুনিয়াতে যে এরকম ভাবে কায়েম করবার জন্য আর এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমকে নিজের জিন্দগির মধ্যে জিন্দা করবার জন্য আমরা আল্লাহর রাস্তায় কোরবানির সাথে বাইর হব এবং এর জন্য আমরা কোরবানি দিতে তৈরি হব এর জন্য সবাই দোয়া রাখি ইনশাআল্লাহ আল্লাহ।